السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. গত সপ্তাহে আমাদের আলোচনা হচ্ছিল একজন মুমিনের জন্য তাদেরকে বন্ধু এবং তাদের সঙ্গে চলা যাবে এ বিষয় সম্পর্কে এবং তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। তো সে বিষয় থেকে আলোচনা করতে করতে এক পর্যায়ে আমরা আল ইতিজাল আল বারাহ এ প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম। মূলত এই বিষয়গুলোর সাথে আরো যে বিষয়গুলো জড়িত, যে প্রথমেই একজন মুমিনের জন্য সবচেয়ে বড় দাবি হল যে সে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করবে, আনুগত্য করবে। তাওহীদের মূল বক্তব্য এটাই যে মুমিন সর্বক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই রব বলে স্বীকার করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ বলে স্বীকার করবে, আনুগত্য শুধুমাত্র তারই করবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অনুসরণ করবে। এছাড়া যতগুলো তরিকা এবং যত মত এগুলো যেমন নিজেও অস্বীকার করবে, নিজেও এগুলো বর্জন করবে, যারা এগুলোকে মেনে চলে তাদের থেকেও সরে থাকবে, এটাই ইমানদারের দাবি। আমরা গত সপ্তাহে এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। তো তারই প্রসঙ্গে অনেক প্রশ্ন ছিল, মূলত সে প্রশ্নগুলোর ভিত্তি হলো আসলে আমাদের তাওহীদ এবং আল্লাহর উলুহিয়াত ও রুবুবিয়াতকে সুস্পষ্টভাবে না জানা। একজন মুমিনের জন্য কিতাব এবং সুন্নাহকে ইত্তেবা করাই হলো ওয়াজিব। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করে বলছেন যে ফালা ওয়ারাব্বিকা, যে তোমার রবের কসম, না কখনোই না, তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা মুমিন না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা তাদের পারস্পরিক বিবাদ ঝগড়া এসব ক্ষেত্রে আপনাকে ফয়সাল বা বিচারক না বানাবে। ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। অতঃপর আপনি যে বিচার বা ফয়সালা বা মীমাংসা করবেন সে ব্যাপারে তাদের মনে কোনো রকম সংশয় এবং দ্বিধা, কোনো রকম অস্পষ্টতা বা সন্দেহ থাকবে না। ওয়ুসাল্লিমু তাসলিমা, এবার তারা সম্পূর্ণভাবে এটাকে মেনে নিবে। সূরা নিসা 65 নম্বর আয়াত। এই আয়াত থেকে বোঝা যায় যে একজন মুমিন যতক্ষণ পর্যন্ত বিচারের ক্ষেত্রে এবং আইনের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকেই বিচার এবং ফয়সালার কেন্দ্র এবং রব হিসেবে স্বীকার করে না নিবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না। বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন সাধারণভাবে বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিজের দাঁতের কসম খেয়ে বললেন, বিষয়টার গুরুত্ব এখান থেকে বোঝা যায়। এরপরে আরও যে বিষয়গুলো জানা যায় তা হল যারা আল্লাহ নাফরমানি করে তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা, যেমন কোরআনে কারীমে আয়াত আছে, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবান আলীম, সূরা নূর 63 নম্বর আয়াত। যে ফালিয়াহযার, সুতরাং বর্জন করো ওই সকল লোকদেরকে বা ওদের থেকে সাবধান থাকো, ইউখালিফুনা আন আমরিহি, যারা আল্লাহর নির্দেশের মুখালাফত করে, বিরোধিতা করে, আন তুসিবাহুম ফিতনা, যাতে এদের প্রতি ফিতনা না আসে বা তোমাদেরকে ফিতনা স্পর্শ না করে, আও ইউসিবাহুম আযাবান আলীম, অথবা কষ্টদায়ক শাস্তি না আসে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত প্রসঙ্গে বলেন যে আন তুসিবাহুম ফিতনা, তোমরা কি জানো ফিতনার কি অর্থ? আতাদরি মাল ফিতনা, ফিতনা কি জিনিস তোমরা কি জানো? আল ফিতনাতু আশ-শিরকু, এখানে ফিতনা অর্থ হল শিরক। অর্থাৎ যদি এই যারা নাকি আল্লাহর বিধানকে মেনে চলে না, এদের থেকে তুমি সম্পর্ক বিচ্ছিন্ন না করো, এদের সাথে মিলে চলো, তাহলে তুমি নিজেও হয়তো ফিতনাযুক্ত হয়ে যাবে। লাআল্লাহু ইযা রাদ্দা বা'দা ক্বাওলিহি ইলা সাফি ক্বালবিহি সাইয়ুমিনা যাইকা ফায়াহলিক। যে হতে পারে এরকম, সে কোনো কথা বলবে যে কথা তুমি যখন তাকে জবাব দিতে না পারবে তখন তুমিও সেই ছেলেকে মধ্যে লিপ্ত হয়ে যাবে। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় ইরশাদ করেন, সূরা নূরের 54 নম্বর আয়াত, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি লোকদেরকে বলে দিন, মুমিনদেরকে বলুন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, ফা ইন তাওয়াল্লাউ, যদি তারা এর থেকে ফিরে যায়, ফা ইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূল ইল্লা বালাগুল মুবীন। ফা ইন্নামা আলাইহি মা হুম্মিলা, তার দায়িত্ব যা তাকে দেওয়া হয়েছে, ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, তোমাদের প্রতি সেটাই বর্তাবে যা তোমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, ওয়া ইন তুতিউহু, যদি তোমরা তার ইতাআত করো, আনুগত্য করো, তাহতাদু, তোমরা হেদায়েত পাবে, আমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবীন, আর রাসূলের দায়িত্ব তো শুধুমাত্র স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। এখানেও দেখা গেল যে বলা হচ্ছে যে ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা রাসূলের আনুগত্য করো তবেই হেদায়েত পাবে, হেদায়েত পাওয়া নির্ভরশীল করে আল্লাহর রাসূলের আনুগত্যের উপরে, আল্লাহর রাসূলের আনুগত্য যদি না করা হয় তাহলে হেদায়েত পাওয়ার কোনো আশা করা যায় না। এই জন্য দেখা যায় যে কোনো ব্যক্তি যদি ফরজ সালাত, এখানেও যদি কোনো ব্যক্তি জোহরের সালাত পড়লো 4 রাকাত ফরজ, আসর পড়লো 4 রাকাত, এরকম এশার নামাজ 4 রাকাত, মাঝখানে গিয়ে মাগরিব যদি সে 3 রাকাত পড়ে, 3 রাকাতের 4 রাকাত পড়ে, তাতেও দেখা যায় তার সালাত হবে না, বরং তাকে সালাত আবার পড়তে হবে। তো রাসূলের আনুগত্য করা এটাই একজন মুমিনের দায়িত্ব। ওয়ামান ওয়ামান আসাহু আসাহু ওয়া আসা রাসূলহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করে তাদের সম্পর্কে আছে, ওয়ামান ইয়াসিল্লাহু ওয়া রাসূলহু ফাকাদ যাল্লা যালালান মুবীনা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য থেকে বাহিরে চলে যায়, যারা অবাধ্য হয়, যাল্লা যালালান মুবীনা, তারা সুস্পষ্টভাবে বদভ্রষ্টতার দিকে চলে গেল, সূরা আহজাবের 36 নম্বর আয়াত। এই আয়াত থেকেও দেখা যায় যে একজন মুমিনের জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন এবং আল্লাহর রাসূল যা দেন তাই গ্রহণ করতে হবে, এর বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নেই। এটাই সূরা হাসরের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং রাসূল তোমাদেরকে যা থেকে বারণ করেন, নিষেধ করেন, তা তোমরা তার থেকে বিরত থাকো। তো এসব হাদিস থেকে, আয়াত থেকে এবং হাদিসেও পাওয়া যায় রকম রাসূলের পাওয়া থেকে যে মুসলিম শরীফ হাদিস, মান রাগে বা আন সুন্নতি ফালাই ফামিনলি, যারা আমার সুন্নত থেকে বিরত থাকে বা বিমুখ থাকে তারা আমার মুসলিমদের অন্তর্ভুক্তই না। আর একটা হাদিসে পাওয়া যায়, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল-জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সকলেই জান্নাতে প্রবেশ করবে কিন্তু যারা আবা তারা প্রবেশ করবে না। ফকর মানে আবা তাদের অস্বীকার করলো, ফকর ইয়া রাসূল আমান আমাই আবি, অস্বীকারী বলতে কে, কাকে বোঝায় অস্বীকারী, ওয়ালামা আসওয়ানি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করবে তারাই জান্নাতে প্রবেশ করবে, আমার আসওয়ানি ফকাদ আবা, এবং যে আমার অবাধ্য হলো তারাই মূলত আবার ভিতরে পড়লো, অর্থাৎ অস্বীকারী বলে গণ্য হবে। এখন হলো যে আনুগত্য, আমরা এটা বুঝলাম যে আনুগত্য করতে হবে সর্বক্ষেত্রে, আনুগত্য যে করতে হবে সেটা সম্পর্কে বিশেষ করে আনুগত্য যেটা সবচেয়ে বেশি আছে তা হলো আল্লাহর আইন, আল্লাহর কানুন, এসব ক্ষেত্রে মানুষের আল্লাহর অবাধ্য হয় বেশি। বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, সেজন্যই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় এরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আনুগত্য তার বিধান মানার মাধ্যমে ফরজ করে দিয়েছেন। সুতরাং কে আনুগত্য করলো আর কে করলো না তা স্পষ্ট হয়ে যাবে বিধান মান্য করার মাধ্যমেই। কোরআনে কারীমের সূরা বাকারার 213 নম্বর আয়াত আল্লাহ এরশাদ করেন, وَأَنزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ وَأَنزَلَ مَعَهُمْ, আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন তাদের নিকটে, তাদের কাছে, الْكِتَابَ بِالْحَقِّ, কিতাবকে সত্য সহকারে, لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيمَا اخْتَلَفُوا فِيهِ, যাতে করে এর মাধ্যমে ফয়সালা করা যায়, বিচার করতে পারেন, بَيْنَ النَّاسِ, মানুষের মধ্যে, فِيمَا اخْتَلَفُوا فِيهِ, তারা যেসব বিষয়ে মতভেদ করে, اخْتِلَافَ করে। তো বোঝা গেল যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এই জন্য যে এটার দ্বারা মানুষের বিবাদ, যেসব ক্ষেত্রে বিবাদ হয়, ঝগড়া হয়, সেগুলো মীমাংসা করা যায়। কোরআনে কারীমের সূরা নিসার 105 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা আল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, নিশ্চয় আমরা নাযিল করেছি আল কিতাবকে বিল হককে সত্য সহকারে, লিতাহকুমু বাইনান নাস, যাতে আপনি এর মাধ্যমে বিচার করবেন, ফয়সালা করবেন মানুষের মধ্যে, বিমা আরাকাল্লাহ, যা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়েছেন বা যে সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন তার মাধ্যমে। তো এখানেও দেখা যায় যে বিচারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন তার বিপরীতে দেওয়ার কোনো সুযোগ নেই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আনআমের 57 নম্বর আয়াত আরশাদ করেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্কা ওয়া হুওয়া খায়রুল ফাসিলিন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, যে হুকুম বা ফয়সালা বিচার মীমাংসা এটা আল্লাহরই অধিকার, এছাড়া কারো অধিকারই নেই। ইয়াকুসুল হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে বয়ান করেন, হক বয়ান করেন, ওয়া হুওয়া খায়রুল ফাসিলিন, তিনি হচ্ছেন উত্তম মীমাংসাকারী ফয়সালাকারী। এমনি ভাবে কোরআন কারীমের সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, যে হুকুম বা বিধান দেওয়া বিচার করা ফয়সালা করা এটা কারো অধিকার নেই, ইল্লা লিল্লাহি, আল্লাহ ব্যতীত, আমার আল্লাহ তা'আলা ইল্লাহু, তিনি নির্দেশ করেছেন যে তোমরা কারো গোলামি করো না, ইল্লা ইয়াহু, শুধুমাত্র একমাত্র তারই করবে, সূরা ইউসুফ 40 নম্বর আয়াত। এরকম ভাবে কোরআন শরীফের সূরা কসাসের 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, লাহুল হামদু, তারই সকল প্রশংসা, ফিল উলা ওয়াল আখিরা, শুরুতে এবং শেষে, ওয়া লাহুল হুকমু, এবং তারই ফয়সালা, তারই বিধান, ওয়া ইলাইহি তুরজাউন, তারা তো বিধান দেওয়ার অধিকার, তারই বিধান দ্বারা চলবে, অন্য কারো বিধান দেওয়ার কোনো এখতিয়ার নেই, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমাদেরকে তারই নিকট ফিরে যেতে হবে, সূরা কসাস 70 নম্বর আয়াত। অকাল সুবাহানহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমাস্তারাকতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, তোমরা যেসব বিষয়ে তোমরা ইখতিলাফ করবে, বিবাদ লিপ্ত হবে, মতভেদ করবে, সেসব বিষয়ে মীমাংসা করবে, ফয়সালা হবে, ফাহুকমুহু ইলাল্লাহ, সেটা বিচার আল্লাহর দিকে রুজু করবে, আল্লাহর দিকে ফিরিয়ে দিবে, সূরা এর 42 নম্বর আয়াত। এই শব্দকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন যে বিচার আচার ইত্যাদি সবকিছু কোরআনের কাছে নিয়ে আসতে হবে, আল্লাহর নিকটে আনার অর্থই হল কোরআনের নিকটে আনা। এবারে কোরআনের বিপরীতে যারা বিবাদ বিচার আচার করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সূরায়ে মায়দা 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, এরকম ভাবে আপনার 47 নম্বর আয়াত আছে, আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার আচার করে না, মীমাংসা করে না, তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম, এটা একটা আয়াত স্পষ্ট করলো। তো এ থেকে বোঝা যায় যে বিচারের ক্ষেত্রে অন্য কারো আসলে আইন দেওয়ার বা বিচার করার অধিকারই নেই, যারা আল্লাহর আইনের বাহিরে আইন তৈরি করে, এ আইন দিয়ে যারা বিচার করে, যারা এতে সহযোগিতা করে, মূলত সকলেই সমান অপরাধী। এটা যদি আমরা সাধারণভাবে চিন্তা করে দেখবো যে একজন এই যে আমরা দুনিয়াতে যে মেশিনগুলো আমরা ব্যবহার করি, এগুলো যদি কোনো ব্যক্তি যে কোম্পানি বা যারা তৈরি করলো তাদের নিয়ম নীতি বাদ দিয়ে নিজের মন গড়া চালায়, দেখা যাবে যে তাতে সে কোনো কাজে আসবে না, এটা তার কোনো উপকার লাভ করা যাবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও মানব জাতিকে সৃষ্টি করে, গোটা মাখলুকাতকে সৃষ্টি করে তাদের জন্য সুনির্দিষ্ট কতগুলো নিয়ম নীতিমালা প্রেরণ করেছেন নবীদের মাধ্যমে, ওহির মাধ্যমে। যদি মানুষেরা এগুলো অনুসরণ করে চলে তাহলেই কেবলমাত্র তারা শান্তি পাবে, এছাড়া যদি নিজেদের মন গড়া কোনো তরিকা কোনো অন্য কিছু আবিষ্কার করে তাহলে তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, তারা শান্তির মধ্যে পড়ে যাবে। কোরআনে কারিমে সেজন্য দেখা যায় যখন সাহাবা একরাম জিজ্ঞেস করতেন যে আইনের ব্যাপারে আমাদের কোনো কিছু বলার সুযোগ আছে কিনা, বিশেষ করে ওমর ইবনে খাত্তাব থেকে দেখা যায় যে পর্দার বিষয়ে উনি প্রথমে আল্লাহ রাসূলকে বলেছিলেন যে আমার তো মনে চায় যে আপনার স্ত্রী আপনার মেয়েরা পর্দা করে আসুন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হ্যাঁ আমারও তো এরকম তা ইচ্ছা। ওমর ইবনে খাত্তাব বলেছিলেন যে তাহলে তো আপনি বলে দিলেই হয়ে যায়, আইন হয়ে যায়। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আইন করার ক্ষমতা আমার নেই, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার তারই আইন চলবে, এছাড়া অন্য কারো আইন দেওয়ার এখতিয়ার নেই। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সূরা আরাফের 54 নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা শুনে রেখো, লাহুল খালকু ওয়াল আমরু, তারই সৃষ্টি তারই আইন, তার অর্থে সৃষ্টি যার তারই শুধুমাত্র আইন চলতে পারে, এছাড়া যে সৃষ্টি করে না সে আইন দিতেও পারে না। সুতরাং হালাল হারাম এবং শরিয়া প্রবর্তনে অন্য কারো কোনো অধিকার নেই, সে বিষয়গুলো এখানে স্পষ্ট হয়ে গেল। যে শরিয়া নির্ধারণ করা, আইন নির্ধারণ করার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্যই যখন আইনের ক্ষেত্রে কোনো বিষয়ে কেউ অধিকার দাবি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের এবং মুশরিক বলে পরিষ্কার দাবি করেছেন। তাদেরকে এমন কোন অংশীদার বা শরীক আছে যে এদের জন্য দ্বীনের কিছু শরিয়াহ নির্ধারণ করলো, শরিয়াহ বানিয়ে দিল, মা আলামি আদান বিহিল্লা, যা আল্লাহ তাআলা অনুমতি দেন নাই। আল্লাহ তাআলা আরো একটা আদেশ সাফ করেন সূরায়ে তাওবার 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের আহবার তাদের পণ্ডিতদেরকে, অরুহবানাহুম তাদের সেই ধর্ম গুরুদেরকে আরবাবান তার রব বানিয়ে নিয়েছে, মিন দুনিল্লাহ আল্লাহকে ছেড়ে, আল্লাহকে বাদ দিয়ে, ওয়াল মাসিহ ইবনে মারিয়াম এবং মাসিহ ইবনে মারিয়ামকে তারা রব বানিয়ে নিয়েছে, ওয়া আমুরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল শুধুমাত্র একমাত্র ইলাহ ওয়াহিদ, এক আল্লাহ এক ইলাহের ইবাদত করতে, লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, সুবহানাহু আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলা পূত পবিত্র, তারা যে শিরিক করে তারা অংশীদার বানায় যে সকল জিনিসকে তার। এখানে দেখা যায় যে এই যে আহবার এবং রুহবান যারা আল্লাহ আইন বাদ দিয়ে তাদের জন্য নতুন করে কোন শরিয়াহ তৈরি করে দিয়েছিল, আল্লাহ তারা তাদেরকে কুফফার বললেন, এ সম্পর্কে যে কোনো এখতিয়ার মতো সন্দেহ নেই। এদেরকে যেরকম ভাবে কুফফার বলা হলো, এরকম ভাবে তাদের আনুগত্য যারা করে, যারা শরিয়াহকে পরিবর্তন করার ক্ষেত্রে ভূমিকা রাখে, তারাও কুফফার, এক্ষেত্রে কোনো সন্দেহ অবকাশ থাকে না। তো এই জন্য যে আল্লাহ আইনের বিরুদ্ধে যারা চলে যায়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বললেন যে যারা এরকম আইন তৈরি করে বা অনুসরণ যারা করে সকলই মুশরিক। যেমন কোরআন শরীফ আনআমের 121 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইন আতাতুমুহুম, যদি তোমরা এদেরকে ইতাআত আনুগত্য করো, ইন্নাকুম লামুশরিকুন, তাহলে তোমরাও নিশ্চয়ই মুশরিকুন, লামুশরিকুন, অবশ্যই তোমরা মুশরিক হবে। তার অর্থ হলো যে একদল তো আইন তৈরি করলো, আর একদল তোমরা যাতে আনুগত্য করো, আনুগত্যকারী মুশরিক বলে বিবেচিত হবে। সূরা আনআমের 121 নম্বর আয়াত থেকে তার স্পষ্ট হলো যে ওয়াইন আতাতুমুহুম, যদি তোমরা এদের আনুগত্য করে ইতাআত করো, ইন্নাকুম লামুশরিকুন, তাহলে তোমরাও মুশরিক হয়ে যাবে। সুতরাং বোঝা গেল যে যারা আইন তৈরি করে তারা যেরকম মুশরিক, আল্লাহর সাথে ইলাহের ব্যাপারে রুবুবিয়্যাতের ব্যাপারে যখন তারা কেউ যে মুশরিকের মধ্যে পড়ে যায়, এরকম যারা এদের আনুগত্য করে, এদের সাথে মিলে চলে, এদের কথাগুলোকে বাস্তবায়ন করে, তারাও মূলত এদেরই দলের অন্তর্ভুক্ত। এদের ব্যাপারে অবশ্যই একই সিদ্ধান্ত যেটা আইন তৈরিকারীদের ক্ষেত্রে। এবারে হলো আমাদের প্রচলিত যে আইনগুলো আছে, এইসব ক্ষেত্রে যদি কেউ বিচারাচার নিয়ে যায় তাদেরকেও কি আমরা, অনেক আছে যে কোরআনে কারিমের সব আইন তো স্পষ্ট না, এই জন্য আমরা অন্য আইন তৈরি করার সুযোগ আছে কিনা সে বিষয়টা, তো এ বিষয় সম্পর্কে কোরআনে কারিম কতগুলো আয়াত দেখা যায়। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই, সূরা আনআমের 38 নম্বর আয়াত, যে মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই, যে আমরা এই কিতাবে কোনো জিনিস কি ছেড়ে দেইনি। আর এক আয়াত হলো সূরা নাহল এর 89 আয়াত, ফানাযালনা আলাইকাল কিতাব, আমি আপনার প্রতি কিতাবকে নাযিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কিছুর স্পষ্ট বর্ণনা করার জন্য, অহুদা ওয়া রাহমা, এবং হেদায়েতকারী এবং রহমত হিসাবে, অবুসরাল মুমিনিন, এবং মুমিনদের জন্য শোষণবাদ হিসাবে। তো এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই আলোচনা করেছেন, বাকি হলো যে অনেক ক্ষেত্রে আমাদের অজ্ঞতার কারণে, আমাদের জ্ঞানের কমির কারণে আমরা হয়তো খুঁজে পাবো না, সেজন্যই কোরআন এবং হাদিসের যে উসুলগুলো তার আলোকে মাসালা ইস্তেমাল করার সুযোগ আছে, ইস্তেহার করার সুযোগ থাকে, কিন্তু যদি এর বিপরীতে চলে যাওয়া হয় সেই সুযোগ নেই। অতএব যারা কোরআন এবং সুন্নার কানুনের বাহিরে যদি কোনো কানুন তৈরি করা হয় এবং সেখানে বিচার নিয়ে যাওয়া হয়, তো সেটা সম্পর্কেও কোরআনে কারিমে স্পষ্ট আয়াত পাওয়া যায়, যেটা সূরায়ে নিসার 7 নম্বর আয়াত থেকে জানা যায়, যে আলাম তারা ইল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক, আপনি কি দেখেছেন ওই সমস্ত লোকদেরকে, ইয়াজউমুনা, যারা দাবি করে, ধারণা করে, আন্নাহুম আমানু, যে তারা ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি যে কিতাব নাযিল হয়েছে তার প্রতি এবং আপনার পূর্বের কিতাবের প্রতি, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা ত্বাগুত, অথচ তারা চায় তারা তাদের বিচারাচার নিয়ে যেতে তাগুতের নিকটে অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাকে অস্বীকার করার জন্য। আর শয়তান চায় এদেরকে অনেক দূরে নিয়ে যেতে, পথভ্রষ্টতা বা অনেক দূরে নিয়ে যেতে, সঠিক রাস্তার থেকে অনেক দূরে অনেক গোমরাহের দিকে নিয়ে যেতে চায়। তো এই আয়াত থেকে দেখা গেল যে যারা কানুন তৈরি করে তারা তো অপরাধী, এরকম যারা তাদের ওই কানুনের কাছে বিচার নিয়ে যায় তারাও তাদের সমান অপরাধী। এবারে যেটা অনেক সময় দেখা যায় যে যারা আহলে তাওহীদ যারা, তারা তাদের ব্যাপারে যারা মুমিন তাদেরকে অনেক সময় কি বলে সংকীর্ণ মানা, এরকম ভাবে তাদেরকে বিভিন্ন রকম অশান্তির কারণ বলে আখ্যায়িত করে। কোরআনে কেবল সে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জানিয়ে দিচ্ছেন যে মুনাফিকদের অবস্থা কাফেরদের অবস্থা এরকম যে যখন তাদের উপরে কোনো মুসিবত দেখা যায় তারা বলে ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু মূসা ওয়া মাআহু, যখন তাদের কোনো মুসিবত আসে তখন তারা মূসা এবং মূসার সঙ্গীদেরকে অমঙ্গল মনে করে এবং তাদের জন্য এ বিপদ তা মনে করে। আল্লাহ তাআলা বলছেন যে আলা ইন্না ইন্নামা তায়রুহুম ইনাল্লাহি ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন, যে তোমাদের অমঙ্গল মূলত আল্লাহর নিকটে কিন্তু তোমরা অনেকেই তাদের অনেকেই তা জানে না। সূরা আরাফের 131 নম্বর আয়াত। এরকম ভাবে রাসূলদের আনুগত্যশীল যারা ছিল তাদেরকেও লোকেরা বলতে এরকম, যেমন সূরা ইয়াসিনের 18-19 নম্বর আয়াত, ইন্না তাতাইয়ারনা বিকুম, যে আমরা তোমাদেরকে অমঙ্গল মনে করি, লাইল্লাম তান্তাহু, যদি তোমরা এর থেকে বিরত না থাকো, লানার জুমান্নাকুম, আমরা তোমাদেরকে কি পাথর ছুঁড়ে হত্যা করবো, ওলাই মস্তান্নাকুম মিন্না আযাল আলীম, আমাদের পক্ষ থেকে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। কালু, তখন রসূলের আনুগত্যশীল যারা তারা বলল তয়রুকুম মাআকুম, যে তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই, আইন দুঃখিতুম, যদি তোমরা উপদেশ গ্রহণ করতে, বা আনতুম কওমুন মুসরিফুন, বরং তোমরা হচ্ছ বিপদগামী এবং তোমরা হলো সীমালঙ্ঘনকারী এক জাতি। কাজী এখানে দেখা যায় সামানিয়া তাকাদ আন্না তাহকিমা শরিয়াতুল ইসলাম ইসতিআল কিতাল আল মুখালাফা, যারা মনে করে যে শরিয়াতের আইন প্রণয়ন করলে পরে বা বাস্তবায়ন করলে এতে যুদ্ধবিগ্রহ শুরু হবে, পারস্পরিক দ্বন্দ্ব শুরু হবে, যেমন আমাদের সমাজে অনেকে মনে করে যে ইসলাম যদি বাস্তবায়ন করতে হয় তাহলে দেখা যায় গোত্রে গোত্রে এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব দেখা দিবে, এরকম ভাবে সমাজে কি হবে গন্ডগোল দেখা দিবে, এরকম যারা মনে করে। ওয়ান্না হলো আয়াকুর ইজতেমা ওয়াল ইনফা ইল্লা আলা হাকিম তাগুত, যে এই বর্তমান প্রচলিত আইন ব্যতীত মানুষের মধ্যে ঐক্য এবং মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না, এরকম যারা মনে করবে ফাহুয়া কাফিরুন আদুবুন ইল্লাহি, তারা সুস্পষ্ট কাফের, আল্লাহর দুশ্মন, ওয়ালে জমিয়ে রসুল এবং সমস্ত রসুলদের দুশ্মন। ফাইন্না হাদা হাকিকাতুন মা আলাইহি কুফার কুরাইশিন আল্লাযিনা ইয়াতাকিদুন আন্না সওয়াব মা আলাইহি আবাউহুম, কেননা কুফারে কুরাইশ যারা কাফের মক্কা যে কাফের ছিল যারা, তারা বিশ্বাস করত যে তাদের পূর্বপুরুষ থেকে যে আশা যে নিয়ম কানুন এগুলোই তাদের শান্তি দিতে পারে, এছাড়া নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কানুন এসেছেন সেগুলো মানুষকে শান্তি দেয় না, বরং এর দ্বারা তাদের পারস্পরিক দ্বন্দ্ব, যেমন তারা বলতো যে মোহাম্মদ তুমি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো, আমাদের মধ্যে পরস্পরে কলহের সৃষ্টি করেছো, এগুলো বলতো। তো এরকম যারা মনে করবে যে ইসলামের যে কানুন কোরআনের যে কানুন এটা যদি বাস্তবায়ন করা হয় তার দ্বারা শান্তি প্রতিষ্ঠা করা যাবে না, বরং সমাজে বিভাজন সৃষ্টি হবে, এরকমভাবে সমাজের মুসলিমদের মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হবে, এরকম যারা বলে তারা মূলত সেই মক্কার কাফেরদেরই কথার পুনরাবৃত্তি করল। ইদা আরাফতা না তাহাদ মিনাত তাওহীদ কুফরুন ফাকাদ যাকারাল্লাহু ফি কিতাবিহি আন্নাল কুফরা আকবারু মিনাল কতল, এখন বিষয়টা হলো যে আল্লাহ আইন বাস্তবায়ন করতে গেলে দেখা যায় যে অনেক কতলকে তাল বা অনেক যুদ্ধ বিগ্রহ হবে, সেটা তো আসলেই একটা অন্যায়, এটা কেউ মনে করতে পারে। তো সেটার জন্য এখানে বলা হচ্ছে যে তুমি যখন জানতে পারলে যে তাগুতের কাছে বিচার নিয়ে যাওয়াটা এটা কুফুর, কাজে কুফুরটা এটা কতলের চেয়েও মারাত্মক, যেমন আল্লাহ তাআলা বলেন অল ফিতনা তু আকবারু মিনাল কতল, যে সূরা বাকারা 217 নম্বর আয়াত, অল ফিতনা তু আকবারু মিনাল কতল, যে ফিতনা অর্থাৎ শিরিক আকবারু মিনাল কতল, কতলের চেয়েও মারাত্মক, এরকম কতলের চেয়ে অনেক ভয়াবহ বা অনেক বড়। আর এক জায়গায় আসছে সূরা বাকারার 151 নম্বর আয়াত, অল ফিতনা তু আশাদ্দু মিনাল কতল, আর এখানে ফিতনা বলতে কুফুর এবং শিরিককে বোঝানো হয়। সুতরাং যদি দুইটা গ্রামের লোক পরস্পরে ঝগড়া লিপ্ত হয়, মারামারিতে লিপ্ত হয়, লড়াইতে লিপ্ত হয়, তা যেরকম ক্ষতিকর তার চেয়ে ক্ষতিকর একটা সমাজের মানুষ শিরক লিপ্ত হওয়া। সুতরাং শিরকের থেকে বাঁচানোর জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি কাউকে কতল করতে হয় সেটা কোনো অন্যায় না, বরং সেটা ওই এমনি সাধারণ কতলের চেয়ে সহজ বা সেটা তার চেয়ে উপকারী হয় মানুষের জন্য। এটাই আয়াত থেকে বোঝা যায়। মানুষের যে কানুন তৈরি করে বা যদি কোনো এক দেশের মানুষেরা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন তারা প্রণয়ন করে বা সেটাকে চালু করে, এটা সম্পর্কে শেখ ইবনে ইব্রাহিমকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাল তাজিবুল হিজরত মিন বিলাদিল মুসলিমিন আল্লাতি ইয়াহকুমু ফিহা বিল কাওয়ানিন, যে মানব রচিত আইনের দ্বারা যেসব দেশ পরিচালিত হয় সেই সব দেশের থেকে কি আমাদেরকে হিজরত করা জরুরি কিনা। উনি উত্তরে বলেছিলেন যে আল বালাদুল্লাতি ইয়াহকুমু ফিহা বিল কানুন লাইসাত বালাদুল ইসলাম, যেসব দেশে আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের প্রণীত নিজেদের রচিত আইন দিয়ে শাসন করা হয় এটা ইসলামিক দেশ বা বালাদ ইসলাম না, দারুল ইসলাম না, তাজিবুল হিজরত মিনহা, এর থেকে হিজরত করা জরুরি হয়ে যায়। ওয়াকাদালিকা ইদা যাহারাতিল ওয়াসানিয়্যাত মিন গায়রি নাকিরিন, এরকম কোন এলাকা বা কোন দেশে যদি মূর্তি পূজা শুরু হয়ে যায় মিন গায়রি নাকিরিন, তার উপরে কেউ অস্বীকার করে তাকে কেউ বিরোধিতা করে না, ওয়ালা গুইয়্যার, এবং তাকে পরিবর্তন করার জন্য কেউ ভূমিকা নেয় না, তাজিবুল হিজরাতু, সেখান থেকে হিজরত করা জরুরি। ফাল কুফরু বেফাসবিল কুফরে ওয়া যুহুরিহি হাযিহি বালাদুল কুফরিন, সুতরাং কুফুর হলো কোন দেশে কুফুরি আইন দিয়ে পরিচালনা করা, কোন শাসন করা, অথবা কোন দেশে কুফুরি কাজ প্রকাশ্যে চলতে থাকা এবং তাদের কোনো বাধার সম্মুখীন না হওয়া, এসবটাই দারুল ইসলামের পরিপন্থী। আম্মা ইদা কানা কাদ ইয়াহকুমু ফিহা বাযুল আফরাদ আও ওয়ুজুদু কুফরিয়াত কালিলা লা তাযুরু ফাহিয়া বালাদুল ইসলাম, আর তবে যদি কোনো এলাকা এমন হয় যেখানে কোনো অংশের উপরে আহলে ইসলামদের নিয়ন্ত্রণ থাকে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেখানে কুফুরিও পাওয়া যায় কিন্তু তারপরও নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে, তো তাহলে তাকে ইসলামী দেশ বলা যেতে পারে। এটা উনি জবাব দিলেন যে এরকম দেশ যেগুলো যেখানে আল্লাহর আইন দিয়ে দেশ চলে না এবং যেখানে সাধারণভাবে মূর্তি পূজা এবং অন্যান্য কুফুরি কাজগুলো প্রকাশ্যে চলে সেগুলো দারুল ইসলাম বলা যায় না, দারুল ফারস এবং দারুল কুফুর বলা যায় সেগুলোকে। এবারে অনেক সময় দেখা যায় কাফেরকে কাফের বলা থেকে অনেক সময় মানুষেরা সন্দেহ করে বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে লিপ্ত থাকে, সেই বিষয়গুলো যেটা মূলত গত সপ্তাহে আলোচনার এক পর্যায়ে অনেকেই প্রশ্ন করেছিল যে আসলে অনেক সময় আমরা কাফেরদেরকে কাফের বলে বলতে অস্বীকার করি বা কাফেরদেরকে কাফের বলতে আমাদের সাহস হয় না, এর কারণ কি? এর মধ্যে তো কতগুলো কারণ আছে, যে কারণগুলো অনেকটা সন্দেহের উপর নির্ভরশীল, অনেকটাকে দুর্বল দলিল উপর নির্ভরশীল। তো সেই দলিলগুলো হলো যেমন এখানে প্রথম যে বিষয়টা তাহলে অনেকে মনে করে যে মা কাল্লা পানি আল্লাহ বিতাকফির তাওয়াগিত আল মুশরিকিন ওয়ালা ইয়াসআলুনি আল্লাহ আনহুম, আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দেন নাই কাউকে কাফের বলার জন্য, কাউকে মুশরিক বলার জন্য, এবং আমাকে কিয়ামতের সম্পর্কে জিজ্ঞাসাও করা হবে না। তো এরকম অনেকের সন্দেহ থাকে, যদিও সে ইমানদার। সে সম্পর্কে শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল হাবাব তামিমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ফাল্লাহ ফাল্লাহ ইখওয়ানি, যে হে ভাইরা তোমরা আল্লাহকে ভয় করে চলো, তামাসাকু বি আসলে দীনিকুম আফযাল হু ওয়া আকরাহু উসাহু ওয়া রাসাহু, যে তোমরা দীনের মূল বিষয়গুলোকে আঁকড়ে ধরো শুরু এবং শেষ, অর্থাৎ কি গোটা ইসলামের যে মৌলিক বিষয় সবগুলোকে একসাথে ধরতে হবে। আর তাহলে হু ওয়া শাহাদাতুল্লা ইল্লাহ ওয়া আরিফ মানাহা, যে তোমরা লা ইলাহার অর্থ জানো এবং এর যারা আহাল, লা ইলাহা যারা বলে এবং যারা এতে বিশ্বাসী এদেরকে তোমরা ভালোবাসো, ওয়াজআলুহুম ইখওয়ানাকুম, এবং তাদেরকে তোমরা তোমাদের ভাই মনে করো, আলাও কানু বাঈদিন, যদিও তারা অনেক দূরে থাকে, অর্থাৎ অবস্থানের দিক থেকে যদিও এরা অনেক দূরে, কিন্তু এদেরকেই তোমরা ভাই মনে করো, ওয়াকফুরু বিত্তাওয়াগীত, এবং তাওয়াগীতকে তোমরা অস্বীকার করো, ওয়াআদুহুম, তাদের সাথে তোমরা শত্রুতা পোষণ করো, ওয়াবগুযু মান আহাব্বাহুম, এবং এই তাওয়াগীতকে যারা ভালোবাসে তাদের সাথেও তোমরা দূরত্ব বজায় রেখে চলো, তাদেরকেও আন্তরিকভাবে ঘৃণা করো, ওয়াজাদিলহুম আনহুম, এবং তাদের থেকে তোমরা মোকাবেলা করো, আলাম ইয়াকফুরু আওকালা মা আলাইয়া মিনহুম আওকালা মা কাল্লাফিন বিহিম ফাকাদ কাযাবা, যারা এরকম বলে, যারা এদেরকে কাফের মনে করে না, অথবা বলে যে মা আলাইয়া মিনহুম, তাদের বিষয়ে আমাদের কোনো কিছু দায়িত্ব নেই, অথবা তারা বলে মা কাল্লাফানি আল্লাহ বিহিম, আল্লাহ তাআলা আমাদেরকে ওদের ব্যাপারে কোনো দায়িত্ব দেন নাই, ওদের বিষয়ে আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না, ফাকাদ কাযাবা, সে মিথ্যা বলল, অর্থাৎ তার এই যে কথাগুলো সবগুলো মিথ্যা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে কাফের বলা এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখা এ সম্পর্কে স্পষ্ট আয়াত আল্লাহ নাযিল করেছেন কোরআনে। সুতরাং যারা এরকম কথা বলে মূলত তারা আসলে তাওহীদকে বুঝে নাই, এই জন্য তিনি বলেন যে সাল্লাহ সাল্লাহ তামাসাকু বিআসলি দীনিকুম, তোমরা তোমাদের দিনের যে মৌলিক বিষয়গুলো এগুলো ধরে রাখো, লাআল্লাকুম তালকুনা রাব্বাকুম, যাতে তোমরা তোমাদের রবের লেখা পেতে পারো, লা তুশরিকুনা বি শাইআ, তোমরা আল্লাহর সাথে নিজেও কোনো শরীক করবে না, যারা শরীক করে তাদের সাথে তোমরা মিলে চলবে না। اللهم توفنا مسلمين على فكره الصالحين তো এরপর আসলো যে মাকালা শেখ আব্দুল লতিফ ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা, শেখ আব্দুল লতিফ ইবনে আব্দুর রহমান তিনি বলেন যে ফামাক্তু হাওলাল মুশরিকিনা ওয়া আইবুহুম আযাম্মুহুম ওয়া তাকফিরুহুম ওয়াল বারাতু মিনহুম হুয়া হাকীকাতুদ্দিন ওয়াল সিরাতু উযমা রাব্বিল আলামিন, যে মূলত এই মুশরিকদের থেকে অসন্তুষ্ট থাকা এবং তাদের দোষ ত্রুটিগুলোকে প্রকাশ করে দেওয়া, তাদের যে বিষয়গুলো, তাদের যে বিষয়গুলো সেগুলোকে অস্বীকার করা, তাদের কুফুরিকে প্রকাশ করে দেওয়া, তাদের থেকে বারাত প্রকাশ করা, এটাই হচ্ছে হাকিকাতুদ্দিন, দিনের মৌলিক বিষয়ের একটা, মানে ওয়াসিলাতুল উযমা ইলা রাব্বিল আলামিন, এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করা, আল্লাহর নৈকট্য অর্জন করার একটা বড় মাধ্যম। ওয়ালা আতিব আলি হায়াতিল মুসলিমিন আশিহি ইল্লা বিজিহাদি হাউলাই, আর মূলত এদের সাথে জিহাদ করা ব্যতীত আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব না, মুসলমান মুসলিমদের জীবনে আনন্দ আসতে পারে না। মুরাগামাতিহিম তাকফিরহিম ওয়া তাকারুবি আল্লাহ বিযালিকা ওয়া ইহতিসাবি লাদাইহি, যে মূলত এদের সাথেই যত বিরোধিতা করা হবে ততই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। ক্বালা শাইখ মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা, ওয়া আনতা ইয়া মান মানাল্লাহু আলাইহিল ইসলাম ওয়া আরাফা আন্না মা মিন ইলাহিন ইল্লাল্লাহ লা তাযুন্ন আন্নাকা ইযা কুলতা হাযা ওয়া আল-হাক্কু ওয়া আন্না তারিকুন মা সাওয়াহু লাকিন লা তারাদুল মুশরিকিন, শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওহাব তামিমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওয়ান তাইয়ামান, এ ওই সকল লোকেরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন ইসলামের মতো দৌলত দিয়ে, ওয়া আরাফা আন্না মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, এবং যারা জানতে পারলে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, লা তাযুন্নু, তুমি মনে করো না, যে আন্নাকা ইযা কুলতা হাযা, যে তুমি যখন এই কথাটা বলবে, হুয়াল হাক্কু, যে এই লা ইলাহা ইল্লাল্লাহ বললাম এটাই সত্য, ওয়া আনা তারিকুন মা সাওয়াহু, আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমি আমল করব এবং এর পরিপন্থী যারা সেগুলোর থেকে দূরে থাকবো, লাকিন লা তাআরাযুল মুশরিকিন, মুশরিকদের সাথে আমার কোনো দ্বন্দ্ব হবে না, ওয়ালা আকুলু ফিহিম শাইআ, আমি তাদের ব্যাপারে কোনো কিছু বলবো না, লা তাযুন্নু আন্না যালিকা ইয়াহসুলু লাকা বিহি আদ-দুখুল ফি ইসলাম, তুমি মনে করো না যে এর মাধ্যমে তুমি ইসলামে প্রবেশ করলে, বা লা বুদ্দা মিন বুগদিহিম ওয়া বুগদি মান ইউহিব্বুহুম, বরং তাদেরকে ঘৃণা করা এবং তাদেরকে যারা মহাব্বত করে তাদের থেকেও ঘৃণা করা, অমাসাব্বাতিহীন এবং তাদেরকে মন্দ বলা, ও মহাদাতিহীন এবং তাদের সাথে শত্রুতা পোষণ করা, এটা তোমাদের জন্য জরুরি। কামা কাল আবুক ইব্রাহিম আল্লাহদিনা মাহু, যেমনি ভাবে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সঙ্গীরা বলেছিলেন, ইন্না বুরাউ মিনকুম আমিম্মা তাআবুদুনা মিন দুনিল্লাহি, আমরা তোমাদের থেকে এবং তোমরা তাদেরকে পূজা করো তাদের থেকে আমরা মুক্ত, বারি, কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করলাম, আবাদা বাইনানা বাইনাকুম আদা ওয়া আল বাগদা আবাদা, আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে শত্রুতা এবং ঘৃণা প্রকাশ পেল, স্পষ্ট হয়ে গেল আবাদা সবসময়ের জন্য, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে, সূরা মুমতাহিনা এর 4 নম্বর আয়াত। ওয়া ক্বালা তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফামান ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়ায়ুমিন বিল্লাহি, এবং আল্লাহর প্রতি ঈমান রাখলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত করা ধারণ করলো। এখানেও দেখা যায় যে দুইটা বিষয়, একটা হলো তাগুতকে কুফুরকে অস্বীকার করা, কুফুর বি তাগুত যেটা, এবং ইমান রাখা, এর উপর আল্লাহর প্রতি ইমান রাখা, যেটা আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে লা ইলাহার অর্থ এটাই, যে লা ইলাহার মধ্যে আসে যে লা ইলাহা, এটা কুফুর বি তাগুত, ইল্লাল্লাহ দ্বারা বোঝায় ইমান বিল্লাহ, আর এই দুটো অংশ ব্যতীত একটা কালিমা পূর্ণ হতে পারে না। ঠিক এরকম ভাবে তাগুতকে বর্জন করা ব্যতীত একজন মোমিন পূর্ণ মোমিন হতে পারে না। সূরা বাকারা 256 নম্বর আয়াত। অকাল তাআলা আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়ালাকাদ বাআথনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত, সূরা নাহলের 36 নম্বর আয়াত, যে আমি বাআথনা ফী কুল্লি উম্মাতির রাসূলা, আমরা সব জাতির নিকটে রাসূল প্রেরণ করেছি এই মর্মে, এই দাওয়াত নিয়ে যে আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহ ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো, তাগুত থেকে দূরত্ব বজায় রেখে চলো। তো এখানেও দেখা যায় আল্লাহর ইবাদত করা, আনুগত্য করা, আল্লাহর গোলামি করা এবং তাগুতকে বর্জন করা, এই বর্জনের বিষয়টা আল্লাহ তাআলা সব জায়গাতেই আলোচনা করছেন, যেখানে আনুগত্য সেখানে বর্জনের প্রশ্ন থাকে। সুতরাং যদি কোনো ব্যক্তি শুধুমাত্র আল্লাহর আনুগত্য করে অথচ তাগুতকে বর্জন না করে, তার ইমানের দুই রোকনের একটা রোকন হলো আর একটা রোকন পূর্ণ হলো না। ওয়ালাউ ইয়াকুল রাজুলুন, যদি কোনো ব্যক্তি এরকম বলে আনা আত্তাবিউন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহুয়া আলাল হক, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীকে স্বীকার করি এবং তার অনুসরণ করি এবং তিনি সত্য নবীরা মানি, কিন্তু লাত আরাদুল লাত ওয়াল উজ্জা, আমি লাত এবং উজ্জাকে নিয়ে কি কোনো নামি এতে কোনো বিতর্কের জন্য দাঁড়াতে চাই না, তাদের সম্পর্কে কিছু বলতে চাই না। বলে আত আরাদা বা জাহাল, আবু জাহেলকে নিয়ে আমি ঝগড়া লিপ্ত হতে চাই না, আমসালু এরকম যারা বলে, তার অর্থ হলো যে বর্তমানে মনে করেন আমি তাওহীদের উপর চললাম, আমি মনে করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, আল্লাহর বিধান আমি মানি, কিন্তু আমি বর্তমান যুগের যারা লাত উজ্জা এবং যারা বর্তমান যুগের আবু জাহাল এবং এই জাতীয় যারা, অর্থাৎ যারা আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্য আইন দিয়ে বিচার আচার করে, যারা আল্লাহর আইন বাদ দিয়ে আইন প্রণয়ন করে, যারা এই সুযোগ করে দেয়, আমি এদের সম্পর্কে কোনো কথা বলবো না। মা আলাইয়া মিনহুম ওয়া লাম ইয়াসহা ইসলামহু, বলতেছেন এরকম যদি কোনো ব্যক্তি বলে লাম ইয়াসহা ইসলামহু, তো তার ইসলাম সঠিক হলো না। আব্দুর সানিয়া এর দ্বিতীয় খণ্ডের 109 নম্বর পৃষ্ঠায়, যে যদি কোনো ব্যক্তি এরকম বলে তাহলে তার ইমান পূর্ণ হলো না। তাহলে একটা বিষয় আমরা পরিষ্কার হয়ে গেলাম যে আজকে সমাজে যেটা মানুষরা বলে থাকে যে আমি ইমানের উপরে আসি, আমি তাওহীদের উপরে চলি, আমি আল্লাহর আইন মানি, কিন্তু যারা আল্লাহর আইন মানে না এদের সাথে ঝগড়া করা বা এদের সাথে শত্রুতা পোষণ করা এটা আমার দায়িত্ব না, সে বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে তারা মূলত তাওহীদের উপরে নেই। এবারে যেটা আমাদের সমাজে যারা, এটা হলো যারা সাধারণ মানুষের মধ্যে, আলেমদের মধ্যে যেটা আমরা করি তা হলো এই যে আমাদের কেউ তো বলে যে কুফুর বিভিন্ন রকম হতে পারে, যেমন বুখারীর একটা অধ্যায় কিন্তু দলিল পেশ করা হয় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে কুফরুন দুনা কুফরিন, যে একটা কুফুর আছে কুকুরের চেয়ে নিচে ছোট কুকুর, একটা কুকুর অনেক কাজ আছে এরকম যে কাজটা কুফুরি কিন্তু একে কাফের বলা যাবে না। তো সেই প্রসঙ্গে আসছে যে আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাওলাইকুম কাফিরুন, যারা আল্লাহর দেয়া বিধান দিয়ে বিচার আচার করে না, ফয়সালা করে না, তারা কাফের। এখানে অনেকে বলতে চায় যে এখানে কাফের বলা হলেও মূলত এই কাফের আর ইসলামের পরিভাষায় যে কাফের তাই এক না, এটা অনেকে এরকম বলতে চায়। কাজে আমাদের সমাজে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন তৈরি করে, যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন দিয়ে যারা বিচার করে, যারা তাদেরকে কাফের বলতে চায় না। যদি একজন লোক স্পষ্ট ইমানদার হয়, যদি সত্যিকারের কোরআনকে মানে, তাহলে কোরআনের স্পষ্ট বিধানকে সে অস্বীকার করতে পারে না। এখন অস্বীকার করে কি জন্য? একটা তাবিরের ভিত্তিতে, যে এই কাফের সেই কাফের না। নতুবা এখানে পরিষ্কার আসছে মানলাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাওলাইকুমুল কাফিরুন, যে যারা আল্লাহ দেয়া বিধান দিয়ে বিচার আচার করে না তারা কাফের। তো সে সম্পর্কে কলা সুলাইমান রাদিয়াল্লাহু আনহু ফি কিতাব ইয়াতিবিয়ান শরহ নাওয়াতিল ইসলাম ফি হাকি আলা হাযিহিল ক্বায়া, যে এই আয়াতের মধ্যে যে বিষয়টা দেখা যায় যে ওই যে কুফরুন দুনা কুফরিন, অনেক কুকুর আছে এরকম যে কুকুরটা কাফের চেয়ে ছোট, তার মানে ওই কুফুরি করলে কাফের বলা যায় না। উনি বলতে চান যে যেমন আরেকটা আমার কিতাবের এক প্রথম খণ্ডের 208 নম্বর পৃষ্ঠা, যে অফরকুন বাইনাল কুফরে আল মুআরাব্বিল লাম কামা ফি ক্বাউলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইসা বাইনাল আবদা বাইনাল কুফরে আল শিরকি ইল্লা তারকুস সালাত, যে আসলে এটা আরবি গ্রামার অনুযায়ী যেখানে আল কুফরু আল ইসলামের দ্বারা বলা হয় সেটা কাফের বুঝায়, আর যেখানে কুফরুন আইলাম ব্যতীত এটাকে নাকেরা বলা হয়, অনির্দিষ্ট বলা হয়, সেটা মূলত ওই কাফের পর্যায়ে যায় না। কাজে এই পার্থক্য এখন আমরা দেখবো যে ফাউলাইকুমুল কাফিরুন যেখানে পাওয়া যায়, এখানে আল্লাহ তাআলা পরিষ্কার আল কাফিরুন বলছেন, এখানে আর কোনো সন্দেহ থাকে না। সুতরাং যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্যান্য দ্বারা বিচার করে তাদেরকে সেই কুফরুন দুনা কুফরিন এই ব্যাখ্যা দেওয়া, এই তাবিল করা এর মধ্যে আসে না। এরপরে অনেকে আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন যে কুফরুন দুনা কুফরিন উনি বলেছেন এটা, কিন্তু এই হাদিসটা ইবনে আব্বাস থেকে সহিহ না। যেমন আছে এখানে আমার যাওয়ার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মিন কওলি কুফরুন দুনা কুফরিন ফালা ইয়াসকুতু আনহু, এটা ইবনে আব্বাস থেকে সহিহ রাওয়ার দ্বারা প্রমাণিত না। ফাকাদ রাওয়াহু আল হাকিম ফি মুস্তাদরাকিহি আমিন তরিকে হিসাবে হুজাইর আল তাওফার ইবনে আব্বাস বিহি ও হিসাম দাওয়াহ ও আহমদ ও ইয়াহিয়া। যেমন এই হাদিসটাকে মুস্তাদরাকে হাকিমের বিষয়ে আলোচনা করা হয়েছে দুই নম্বর খণ্ডে 313 নম্বর পৃষ্ঠায় 13 নম্বর হাদিসে, যেখানে হাদিসকে এরকম বর্ণনা করা হয়েছে যে হিসাম ইবনে হুজাইর আল তাওফ আর ইবনে আব্বাস থেকে। কিন্তু হিসাম যে রাবি এ সম্পর্কে ইমাম আহমদ ইয়াহিয়া ইবনে মাঈন এরা বলেছেন যে দাওয়াহ এই লোকটা দাঈফ। অকাদ কুলি ফি আইবান ফারাহু আব্দুর রাজ্জাক ফি তাফসীরিহি আন মা'মার ইবনে আব্বাস আন আবিহি, এবং ইবনে আব্বাস থেকে বরং তার বিপরীত হাদিস পাওয়া যায়। যেমন মুসনাদ আব্দুর রাজ্জাকের মুসনাদ আব্দুর রাজ্জাকের ভিতর আছে যেটা মা'মার থেকে বর্ণিত, তিনি তাওস থেকে ইবনে তাওস থেকে তিনি তার পিতা তাওসের থেকে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করা হয়েছিল আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাওলাইকুমুল কাফিরুন, যে যারা আল্লাহর দেয়া বিধান দিয়ে বিচার করে না তারা কাফের। এইখানে কাফের বলতে কি বোঝায়, ফালা হিয়া কুফরুন, তিনি স্পষ্ট বলেন যেটা কুফুর, অর্থাৎ এটা শরিয়াতের পরিভাষাগত যে কুফুর সেটাই। ওয়াহাবা হুয়াল মাহফুজ আল আব্বাস, ইবনে আব্বাস থেকে এটাই সহিহ রাওয়ায়াত বর্ণিত রাওয়ায়াত। আর আগে যেটা বলা হলো যে ইবনে আব্বাসের নাম দিয়ে বলা হলো কুফরুন দুনা কুফরিন, ওটা মূলত সহিহ না। আগে বলা হলো যে হেসাম নামক যে রাবি উনি ছিলেন দুর্বল রাবি, হয়তো ওনার পক্ষ থেকে এটা তৈরি করা হয়েছিল। তারা তো আনা আয়াত আর ইতলাক কি হবে, ইতলাক রাতি আদুল আলামার মুরাদ আল কুফর হুয়াল আকবার, যে এখানে স্পষ্ট হয়ে গেল এখানে কুফরের উদ্দেশ্য হলো কুফরে আকবার অর্থাৎ কাফের হয়ে যাওয়া। ইদ কাইফা ইয়ুকালু বিল ইসলাম মান নাহা আশরা ওয়া ইতাযাদা আনহু বি আরাই ইহুদ আন নাসার আসবাইহি, কারণ এখানে স্পষ্ট যে ব্যক্তি ইসলামের দাবি করবে অপরদিকে তার পরিবর্তে ইহুদ এবং খ্রিস্টান বা এ জাতীয় যারা অমুসলিম তাদের আইনকে তারা আল্লাহর আইনের পরিবর্তে গ্রহণ করবে, তো সে ব্যক্তি কি পরিবর্তন হতে পারে। ফাহাদা মা কাউনি তাবদিলাল দ্বীন আল মুনাযারা ওয়া ইরাদুল আইবান, এটা শুধুমাত্র দ্বীনকে পরিবর্তন করাই না বরং দ্বীনকে থেকে বিমুখ হওয়া, অর্থাৎ আল্লাহ দ্বীনকে পরিবর্তন করে দিয়ে তার জায়গায় বরং আরেকটাকে বসানো, এটা আল্লাহর দ্বীনকে পরিবর্তন করা এবং বরং তার থেকে বিমুখ হয়ে যাওয়া, আনিসারিল মুতাহাদ আল্লাহ দেওয়া শরিয়াত থেকে পবিত্র শরিয়াত থেকে বিমুখ হওয়ার সামিল। ওহাদা কুফরুন আখর মুস্তাকিল্লুন, বরং এটা তো আরেকটা কুফুর, অর্থাৎ একটা হলো আইন তৈরি করা কুফুর, আর একটা হলো যে আল্লাহর আইন বাদ দিয়ে আর একটা আইনকে গ্রহণ করা, এতে আল্লাহর আইনের থেকে বিমুখ হওয়া হয়, সেটা আর একটা কুকুর, দুইটা কুকুর একটা বলে এখানে। ওয়ামামা রাওয়াহু ইবনে জারির ফি তাফসীরিহি আন আব্বাস আন ক্বাল লাইসা কামান কাফারা বিদাওয়াল নাকরা বিকাদা ওয়া কাদা, এখন হলো যে তাফসীরের ভিতরে যেটা পাওয়া যায় ইবনে জারির যেটা আলোচনা করেছেন ইবনে আব্বাস থেকে যে লাইসা কামান কাফারা বিদাওয়াল ওয়া নাকরা, এই কথা আসছে এটা ইবনে কাসির ভিতরে গিয়ে নিয়ে আসছে কথাটা, যে এই যে যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না তাদেরকে কাফের বলা হলো, এটা ওই রকম কাফের না যেটা আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে কুফরি করলে হয়, পরকালে কুফরি করলে হয়, মানে বলা হয় এরকম যে লাইসা তু কামান কাফারা বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির, যারা আল্লাহর সাথে কুফরি করে পরকালকে অস্বীকার করে সেই তরদার কাফের না। তাহলে এখানে একটু হালকা করে দেওয়া হলো বিষয়টাকে, এটার দ্বারা অনেকে সন্দেহ করে যে তাহলে আল্লাহর আইন দিয়ে বিচার করলে সে কাফের হয় না, বিষয়টা বুঝতে পারছেন কিনা আমি আবার বলছি যে হ্যাঁ আল্লাহর আইন দ্বারা বিচার না করলে পরে যে কাফের বলা হয়েছে, এই কাফেরটা ওই রকম কাফের না যেটা আল্লাহ এবং আল্লাহর পরকালকে পরকালকে অস্বীকার করলে যে কাফের হয়, এই কথাটা এভাবে আসছে লাইসা কামান, এটা ওরকম কাফের না কাফারা বিল্লাহি যে আল্লাহর সাথে কুফরি করে অলিয়ামে রাখেন পরকালে কুফরি করে সেরকম না। এদের অনেকে সুযোগ পায় যে তাহলে যখন এখানে ভিড় দেওয়া হলো তাহলে বুঝে গেল এখানে কিছুটা ছোট করে দেওয়া হলো পুকুরিটাকে, এর জবাব দেওয়া হচ্ছে যে ফালাইসা মুরাদুহু আন্নাল হুকমা বিগায়রি মা আনজালাল্লাহু কুফরুন দুনা কুফরিন, মূলত এখানে এই যে বলা হলো যে ওই দরকার কাফের না এর দ্বারা মূলত কাফের না তা বলা হয় নাই, বরং আসলে বিষয়টা হলো এরকম দুইটাই কাফের, যে আল্লাহর আইন যে বিচার করে না সেও কাফের এবং যে আল্লাহকে অস্বীকার করে সেও কাফের। এখানে কাফের হওয়ার মধ্যে গিয়ে তুলনামূলক কম বেশি বোঝানো হচ্ছে, কাফের না তা বলা হয় নাই, তার অর্থ এই যে আল্লাহকে অস্বীকার করলে পরকালকে অস্বীকার সে তো কাফের হবেই, এবং আল্লাহর আইন দিয়ে বিচার না করলে সেও কাফের। তবে এই দ্বিতীয়টা হলো প্রথমটার চেয়ে তুলনামূলক কম, কিন্তু কাফের দুইটাই। এখানে এর অর্থ এই না যে সে কাফের না তা বলা হয় নাই, হ্যাঁ কাফের দুইটাই, একটা হলো একটু উপরতর কাছে, একটা ওরতে নিচে, কিন্তু দুইটাই কাফের। এর অর্থ এটা না যেটা মানুষেরা বুঝে যে এই ইবনে আব্বাসের যে হাদিসটা পাওয়া গেল লাইসা কামান কাফা বিল্লাহি ওয়া লিল আখির, এটা অনেক সময় আমাদের ওলামায়ে কেরামরা এটা বেশিরভাগ দলিল পেশ করেন, ইবনে আব্বাস এখানে বললেন যে লাইসা কামান কাফা বিল্লাহি ওয়া লিল আখির, যে ওই যে ফাউলাইকুমুল কাফিরিন বলা হলো এই কাফেরটা ওরকম কাফের না যেরকম আল্লাহ এবং আল্লাহ পরকাল পুকুরি করলে হয় সেটা সেরকম কাফের না। এইটার অর্থ স্পষ্ট করে দিলেন যে এর অর্থ এই পালাইটা মুরাদ হুক আমার হুকমা বেগাই মা আল্লাহ খুব সুন্দর আকৃতি, যে আল্লাহ আইন বাদ দিয়ে বিচার করলে বা বিধান জারি করলে সেটা কাফের না তা বলার উদ্দেশ্য না, বরং আমান ফাহিমা হাদা ফারাই দরিল ওয়াকামাতুল বুরহান আলা যালিহি, এরকম যদি কেউ বলে তাদের তো আসলে দলিল পেশ করা দরকার, কিন্তু এরকম কোন দলিল নেই, বরং উদ্দেশ্য এই ওয়াজ্জাহির মিন কালামিহি আন্নাহু ইয়ানি আন্নাল কুফরা আকবার মারাতিবু, যে আসলে কুফরি আকবার যেটা বড় কাফের যেটা তার মধ্যে আবার কিছু স্তর আছে, মানে দুইটাই বড় কাফের, সেই বুড়ো বড় কাফের মধ্যে মারাতে মুতাফা বেতা বাবু আসাদ মিন বাহাদিন, যে ওর মধ্যে কোনটা বেশি মারাত্মক কোনটা ওর চেয়ে তুলনামূলক কম, কিন্তু দুইটাই বড় কুফর। ফামান কাফারা বিল্লাহি আমার লায়াকাতুহু ওয়া লিয়াউমিল আখির আসাদ মিন কুফরিল হাকিম বিদারি মানদাল্লাহু, সুতরাং যে আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করে সে আরো বেশি কাফের যে আল্লাহর আইন দিয়ে বিচার করে তার তুলনায়, আল্লাহ আবাদ দিয়ে বিচার করে তার তুলনায়। তো এখানে এ বিষয়টা এভাবে বলা হলো, ইবনে আব্বাসের কথা যাতে ভুল ব্যাখ্যা তোমরা করতে না পারে। ওয়া নাহনু নাকুলু আইদান ইন্না কুফরাল হাকিম বিল্লাহি মা আনজালাল্লাহু আকাফু মিন কুফরি মান কাফারা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি, যে কুফরাল হাকিম বিগাইরি মা, তা আমরা এখানে এভাবে বলি তাহলে যেরকম ভাবে আল্লাহকে অস্বীকার করলে পরকালকে অস্বীকার করলে যে স্তরের কাফের হয়, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন দিয়ে বিচার করলে তার চেয়ে নিচের তাদের কাফের হয়, তো আমরা ওরকম আল্লাহকে অস্বীকার করলে যাকে যত বড় কাফের বলি আল্লাহর আইন বাদ দিয়ে তারা বিচার করে তাদেরকেও কাফের বলি, ওই আগের কাছে ছোট কাফের। তো এইভাবে জবাব দেওয়া হলো যে আমরাও ওই ক্ষেত্রে যেমন কাফের ক্ষেত্রে ইবনে আব্বাস যা বললেন আমরা তার সাথে মিলিয়ে বলবো যে আল্লাহকে অস্বীকার করা পরকালকে অস্বীকার করলে পরে যে স্তরের কাফের আল্লাহর আইন বাদ দিয়ে সেও কাফের, তবে ওই স্তরের চেয়ে নিচে বলা যেতে পারে, কিন্তু কুফরি ব্যাপারে কোনো সন্দেহ করা যায় না। বলা ইয়ানি আন্নাল হাকিম মুসলিমুন, এর অর্থ এটা না যে বিচারক কি মুসলিম থাকবে, যদিও কি সে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কি বিচার করে অন্য কুফর ও কুফর না করার তার এই কুফরের ছোট কুফুর তা বলা উদ্দেশ্য না, বাল হুয়া খারিজুন দ্বীনে, বরং সে দ্বীনের থেকে বের হয়ে যায়, যে তানহিয়াতিহি আসরা শরিয়াতকে সে পাশ কাটানোর কারণে, যদি শরিয়াতকে পাশ কাটিয়ে সে মন করে আইন দিয়ে বিচার করে এবং আইন তৈরি করে এই কারণে সে কাফের। অকাদ মাকারা ইবনে কাসির আল ইজমা আলা হাযা, ইবনে কাসির আলোচনার সাথে কি এটার উপরে ইজমা বয়ান করেছেন, ফানজুরুল বিদায় ওয়া নিহায়া, যেটা বিদায় এবং নিহায়া নামক কিতাবের 13 নম্বর খণ্ডের 119 নম্বর পৃষ্ঠে বিষয়টা আছে। এরপরে যে বিষয়টা আছে তা হলো অনেকে সন্দেহ করে, যেমন একটা হাদিস আছে মান পাওয়া যায় আকি হিয়া কাফের ফাকাদ বা বিহিমা হাদুহুমা, যদি কোনো ব্যক্তি তার অপর ভাইকে বলে হে কাফের, তো দুইজনের কোনো একজন কাফের হয়ে যায়। এই কারণে এখন যদি আমি কি করে যারা আল্লাহর আইন বাদ দিয়ে বিচার করে যারা আমাদের সমাজে যারা তার সাথে মিলে চলে এদেরকে কাফের বলি, তো যদি সে কাফের না হয় তো আমি নিজে কাফের হয়ে যাওয়ার ভয় থাকে, এই কারণে অনেক সময় তাকফির করা হয় না, এটা একটা সন্দেহ বা একটা সংশয় থাকে অনেকের মধ্যে। তো সে বিষয়টা আসতেছে যে আমরা দেখব যে এই হাদিসের কি অর্থ, যে ব্যক্তি তার কোনো ভাইকে বললো হে কাফের, ফাকাদ বাআ বিহিমা আহাদুহুমা, তো এর দ্বারা একজন কাফের হয়ে যায়, অর্থাৎ যাকে বললো সে যদি কাফের হওয়ার উপযুক্ত হয় তো সে তো কাফের হলো, আর সে যদি কাফের হওয়ার উপযুক্ত না হয় তাহলে যে বললো সে কাফের হবে। এই কারণে আমরা অনেক সময় সন্দেহে পড়ে যাই বা সন্দেহ করি যে আমি যে আর একজনকে কাফের বলবো, ওরাও তো মাঝে মধ্যে নামাজ পড়ে, ওরা মাঝে মধ্যে আল্লাহর কথা বলে, বিশেষ করে আমাদের মাদ্রাসায় গেলে পরে বস্তিতে গেলে পরে তারা এ সম্পর্কে আল্লাহর কথা বলে, তো এদেরকে যদি কাফের বলি বাস্তবে সে কাফের না হয় তাহলে তো এই হাদিস অনুযায়ী আমি নিজে কাফের হয়ে যাব, তো সেই জন্য সন্দেহ করার সাথে আক্ষির করা হয় না, সেই সময়টা এখানে বিষয়টা এখানে আলোচনা আসবে। ইউদিন ওলামার হুকুমা যে হাজার হাদিস কেয়ামিন্নাস, যে মুরজিয়া দ্বারা, মুরজিয়া একটা ফেরকা ইসলামের ভিতরে, এটা আলোচনা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আসবে যে মুরজিয়া কি তাদের আকিদে বিশ্বাস কি। তো মুরজিয়া এবং এরকমভাবে যারা ওলামার হুকুমা, এই যে শাসক গোষ্ঠীর সাথে যে সমস্ত আলেমদের সম্পর্ক থাকে, তারা মানুষের সামনে এই হাদিসগুলো পেশ করে থাকে যে এরকম যদি বাস্তবে তারা কাফের না হয়, অথচ কাফের বলা হয়, তো মান কাফারা মুসলিম ফাহুয়া কাফের, যে ব্যক্তি কোনো মুসলিমকে কাফের বলে সে নিজে কাফের হয়ে যায়। ওহা দা কাউলুন বাতিলুন, এটা একটা আসলে ভুল কথা। হাত্তা তাওয়াররা কাসির মিন তালাবাত ইলমে আন তাকফির তাওয়াগিত, আর এই হাদিসের কারণে অনেক বড় বড় যারা বিজ্ঞ আলেম, এরকম যারা কোরআন হাদিসের যারা তালেবে ইলম, তার অনেক সময় দেখা যায় যে তাগুতদেরকেও কাফের বলা থেকে বিরত থাকে। অবাজেতা মাইয়া তাওয়াররা কাউলে জালিম তাগুত, এমনকি অনেক সময় তাগুতকে যে জালিম বলা হয় তাতেও তার রাগ করে ফেলে। আমরা এখন দেখবো যে সাহাবায়ে কেরামদের জীবনে এটা পাওয়া যায় কিনা। এবারে আমরা প্রথম হাদিস পেশ করবো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে, যে তিনি আপনার ইতিহাসে জানেন একটা বিরাট হাদিস, যেখানে অল্প অংশ আছে এখানে, যে রাসূলের পাকাল্লাম যখন মক্কায় অভিযান করাবার পরিকল্পনা নেবেন এবং মক্কায় আক্রমণ করবেন, এইসব বিষয়ের উপর ভিত্তি করে হাতিব ইবনে আবি বালতা নামক একজন সাহাবি, উনি বিষয়টা লিখে একজন মহিলার মাধ্যমে মক্কায় প্রেরণ করতেছিলেন। সে মহিলাটা নিয়ে অনেক রওনা হয়ে গেছিল। রাসূলের পাকাল্লাম আলীকে এবং সালামা ইবনে আকওয়া নামক আরেকজন সাহাবিকে বললেন যে তোমরা দুজন খুব দ্রুত চলে যাও এবং গিয়ে দেখো রওজায়ে খাস নামক একটা জায়গা, এখানে গিয়ে দেখবে এক মহিলা, ওই মহিলার কাছে একটা চিঠি আছে, এটা নিয়ে আসে। ওনারা দুজন খুব দ্রুতগামী ঘোড়া নিয়ে রওনা হলেন, গিয়ে দেখেন ঠিকই আল্লাহ রাসূল যেখানে বলেছিলেন সেই জায়গাতে একটা মহিলা চলে যাচ্ছে। গিয়ে ওনারা বললেন যে দেখো তোমার কাছে একটা চিঠি আছে, এটা দাও। মহিলা অস্বীকার করল। তো সাহাবিরা যেহেতু আল্লাহ রাসূলের কথাকে পূর্ণ বিশ্বাস করতেন, তারা বললেন দেখো আল্লাহ রাসূল বলেছেন তোমার কাছে চিঠি আছে, কাজে দাও, নাহলে আমরা তোমাকে যেভাবে তালাশ করার দরকার তা করবো। তো শেষ পর্যন্ত মহিলা স্বীকার করলো এবং তার চুলের গোছার ভিতর থেকে চিঠি বের করে দিল। সাহাবারা ফিরে আসলেন আল্লাহ রাসূলের কাছে, চিঠি নিয়ে আসলেন, আল্লাহ রাসূল তখন মসজিদ নবীতে বসাছিলেন। এখানে এই হাতিব ইবনে আবি বালতা যে চিঠির লেখক, যে সে উপস্থিত ছিল। তো রাসূলের পাকাল্লাম যখন চিঠি খুললেন, খুলে পড়লেন, যেটা লেখা ছিল এরকম, মিন হাতিব ইবনে আবি বালতা, হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে মক্কার কুরাইশদের প্রতি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে বড় ধরনের আক্রমণ করবেন, যার মোকাবেলা করা তোমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে, সেই তোমরা বাঁচার চেষ্টা করো। এরকম কিছু বিষয় দেখে আল্লাহ রাসূলের যে পরিকল্পনা তারও কিছু বিষয় ছিল জড়িত, এই সব কিছু তথ্য সে পাশ করে দিচ্ছিল। আল্লাহ রাসূল যখন চিঠি পড়লেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। এই বিষয়টা এখানে এরপর থেকে অংশটা এখানে আসছে। উনি বললেন যে দাআনি আদরিব উনুকা হাযাল মুনাফিক, হে আল্লাহ রাসূল আপনি আমাকে অনুমতি দিন, দাঁড়ানি আদরিব উনুকা হাযাল মুনাফিক, আমাকে অনুমতি দিন আমি গর্দান ধরে দিই, মুনাফিকের গর্দান ধরে দিই। এখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই লোকটাকে মুনাফিক বলে আখ্যায়িত করলেন। অথচ সে, আমরা দেখবো যে তার সম্পর্কে আল্লাহ রাসূল বলবেন যে সে মুনাফিক না, যেমন বিষয়টা এখানে পরিষ্কার আসছে যে ওয়ালাইসা কুফরান লিআন্নাহু ফি'লু জুর্মান আযীমান। এখানে দেখা যায় হাতে মেয়ে আমি বলতা যে কাজটা করেছিল সেটা অনেক বড় ধরনের কাজ, মারাত্মক অন্যায় করেছিল, কিন্তু ওয়ালাইসা কুফরান, সে কুফুরি করে নাই মূলত। ওয়া দালিলু আলা যালিকা আন্নাল্লাহ নাদাহু বিইসমিল ঈমান, কুফুরি করে নাই কি করে বললাম আমরা, এত বড় কাজ করার পরে কুফুরি হয় নাই, যেহেতু আল্লাহ তাআলা তাকে কি করেছে সম্বোধন করেছেন ইমানদার হিসেবে, যেমন কোন আয়াত আছে, এটা হলো সূরা মুমতাহানার এক নম্বর আয়াত, এটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম, তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে বন্ধু বানিও না। তাহলে এখানে প্রথমেই সম্বোধন সূচক শব্দটা আসলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। আল্লাহ তাআলা যখন ইমানদার বললেন বোঝা গেল সে কি কাজটা কুফুরি করে নাই বা সে কাফের না। লাম্মা আযা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতা মক্কাতা কাতাবা আলা আহলি মক্কাতা ইয়াকুলু মিন কুলুবিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল উমর দানা যাবুনা কাফির মুনাফিক, তো ওমর ইবনে খাত্তাব যে বললেন যে আমাকে অনুমতি দিন আমি মুনাফিকের গর্দানটা উড়িয়ে দিই, ওয়ালাম ইউরকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উমর ওয়ালাম ইয়াকবার, এখানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারণ করেন নাই এবং তার প্রতি ইরাদা করেন নাই যে তুমি কেন এই কথা বললে। অকালা বরং হুজুর পাকাল্লাম বললেন আমা ইউদ্রিকা ইয়া ওমর লা আল্লাহ ইসতালা আলা আহলি বদর ফাকালা ইয়া মালুম আশিতুম ফাদ গাফারতু লাকুম, বরং তাকে এতটুকু বললেন যে ওমর তুমি কি জানো যে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বদরদের আহলে বদর যারা তাদের দিকে করুণার বা রহমতের দৃষ্টি তাকিয়েছিলেন এবং তাদেরকে বললেন যে তোমরা যা ইচ্ছা করো, ফাকাদ গাফারতু লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। বুখারীর হাদিস সাদিকা আর মা বালিকা মা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওমর আনতা তাকফিরিয়ুন, রাসূলের পাক এখানে কিন্তু ওমরকে বলেন নাই তুমি কেন এটি কাফের তাকফির করলে, কাফের কেন বললে, তো কাফির মুসলিমিন, তুমি একজন মুসলিমকে কেন কাফের বলে আখ্যায়িত করলে, ওয়ান তামিনা খাওয়ারে, তুমি তো খাওয়ারে হয়ে গেছো, এরকম বলা হয় না তাকে। কামা ইয়াকুল ওলামার হুকুমতুল ইয়াম লিআহলিত তাওহীদ, যেমনটা বর্তমান সময়ে সরকারি আলেমরা এবং যারা এরকম ভাবে সরকারের সাথে যুক্ত আছে যে সমস্ত ওলামা কেরাম তারা যেরকম বলে, এরকম বলা হয় নাই। আর মা দারকে বাবার বুখারি কি সহিহ আলা হাদিস ইসতা ওয়া ক্বালা বাবুন মান লাম ইয়ারা ইকফার মান যা ক্বালা যালিকা মুতাআব্বিলান আও জাহিলান। ওয়াসুইলা শাইখ আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আবু বাকিন রাহিমাহুল্লাহ তাআলা আনহু আনিল আনিল্লাযি ইয়ারবি মান কাফারা মুসলিমান ফাকাদ কাফারা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি এর একটা হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছিল, মান কাফারা মুসলিমান ফাকাদ কাফারা, যে কোনো মুসলিমকে কাফারা মুসলিমান মুসলমানকে তাকফির করে সে কাফের কাফের হয়ে গেল, এক হাদিস। এ সম্পর্কে জিজ্ঞেস করেছিল শাইখ আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আল বাতিনকে, তিনি বললেন যে ফাজাবা সাল্লাল্লাহু আনহু লা আসলা লিহাযাল লাযি কিমা না আলামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যে মূলত এই জাতীয় কোনো এই শব্দে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনো সহিহ হাদিস নেই। ওয়া ইন্নামা হাদিস মারুফ, বরং সঠিক হাদিস হলো এরকম, মান ক্বালা লিআখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, যে ব্যক্তি তার কোনো ভাইকে বলল হে কাফের, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তো এই দুইজনের কোনো একজন কাফের হয়ে যায়। ফামান কাফারা ইনসান নাফাকাহু নাফাকাহু মুতাআব্বিরান গাযাবানিল্লাহ তাআলা, কাজেই কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে কাফের বলে অথবা ফাসিক বলে অথবা মুনাফিক বলে মুতাআব্বিরান, সে একটা তাবিলের ভিত্তিতে বলে, যেমন ওমর খাত্তাব বললেন এখানে আও গাযাবানিল্লাহ তাআলা, বা আল্লাহর জন্যই সে রাগ করে, তার মানে কি আল্লাহর দিনের প্রতি তার যে মহব্বত ভালোবাসা আছে এর প্রতি সে আবেগের বসে বসে হয়ে যদি বলে এরকম ভাবে, হায়ুরজিল্লাহ আফ, আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন বলেই যেটা বোঝা যায় হাদিস থেকে। কামা কাল ওমর রাদিয়াল্লাহু তাআলা ফি শানি হাত ইবনে বলতা, যেমনটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের সম্পর্কে বললেন, জান্নাহু মুনাফিকুন, যে মুনাফিক, অথচ তারপরে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বলেন নাই, তানকির করেন নাই, এবং ওমর বিন খাত্তাব সম্পর্কে কেউ বলে না যে এতে উনি কি মুনাফিক হয়ে গেছেন বা কাফের হয়ে গেছেন বলে নাই। তাতে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি ইসলামের কারণে যদি তাকফির করে, যদিও সে কাফের না, তো ভুলে যদি এরকম হয়ে যায় বা কোনো তাবিদের ভিত্তিতে হয়, তো তাতে তাকে কাফের বলা যাবে না। আর বাস্তবে যারা কাফের, যাদেরকে কুফরে স্পষ্ট কুফরে বা ওয়াহ পাওয়া যায়, স্পষ্ট কুফরি পাওয়া যায়, তো তাদেরকে কাফের বলতে কোনো আপত্তি নেই। এখন বাস্তবে যদি সে আল্লাহর কাছে কাফের নাও হয়ে থাকে, তবু আশা করা যায় হাদিস থেকে যে আল্লাহর কাছে ক্ষমা পাবে সে। যেমনটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমরা এখান থেকে আসলাম, যে ওমর বিন খাত্তাব যে এরকম মুনাফিক বলল, অথচ সে আলোচনা দেখা যায় মুনাফিক না বা কাফেরও না, তারপরও তাকে কেউ মুনাফিক বলে না, হাদিস অনুযায়ী তাহলে তার মুনাফিক হয়ে যাওয়ার কথা, তাকে কেউ মুনাফিক বলে আখ্যায়িত করার সাহস করে নাই বা বলেও নাই। এতে বোঝা যায় ভুলে যদি অথবা যদি ধারণা মতে কেউ কাউকে মুনাফিক বলে বা কাফের বলে, বাস্তবে সে কাফের না, তাতেও আশা করা যায় ক্ষমা পাবে। কিন্তু যদি কুফরে বাওয়াস পাওয়া যায়, স্পষ্ট কুফর পাওয়া যায়, তারপরে তাকে কাফের না বলা, এটা মূলত ইমানের দুর্বলতার লক্ষণ বলে বোঝা যায়। এরপরে অনেক সময় যে বিষয়টা আছে যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে আবশ করে চলবো, এই বিষয়টা অনেক সময় আসে, সে বিষয়টা এখানে আসতেছে। অর্থাৎ আমরা যেসব ক্ষেত্রে কাফেরদের সাথে মিলে চলি বা তাওয়াবের সাথে মিলে চলি, এর কারণগুলো এখানে আমরা আলোচনা করছি। আসলে মূলত যে এখন যে বিষয়ে আলোচনা করবো তা হলো মাইয়ার সাকিবুল মাহজুর মিন আজরি ইসলাহি ওয়া দাওয়া, যে ব্যক্তি অন্যায় কাজ থেকে বা কুফুরদের সাথে মিশে চলার থেকে বিরত থাকে না, তাকে সংশোধন করার জন্য, তাকে দাওয়াত দেওয়ার জন্য। অর্থাৎ আমরা মনে করি এরকম যে যদি এদের সাথে মিলে চলি তাহলে এদেরকে একসময় দাওয়াত দেওয়া যাবে, এদের সংশোধনের পথ খোলা থাকবে, আর এদের থেকে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করি তাহলে এদেরকে আর দাওয়াত দেওয়ার কোনো সুযোগ থাকবে না, এদের সংশোধন করার সুযোগও থাকবে না। তো সেইটার সম্পর্কে বলা হচ্ছে যে অহুয়া মুখালিফুন লিহাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও মূলত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, তার যে সিরাত, তার পরিপন্থী। এক হলো যে ভালো ব্যবহার করা, এটা সকলের জন্যই দরজা খোলা, সেটা আমরা আলোচনা করে আসবো। যে ইসলামের যে বিষয়টা কোনখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দেখা দিতে, একজন সম্পর্কে আয়েশাকে বললেন যে এই লোকটা যে আসতেছে এই লোকটা থেকে সতর্ক থাকবে, এই লোকটা সুবিধা না। কিন্তু লোকটা যখন আসলো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ভালো ব্যবহার করলেন, হযরত আয়েশা বললেন যে ব্যাপার কি, লোকটা আসার আগে তো আপনি আমাকে সাবধান করলেন, কিন্তু আপনি তার সাথে যে আচরণ করলেন, ব্যবহার করলেন, এ তো মনে হয় যে আপনার খুব প্রিয় ব্যক্তির মতোই আচরণ করলেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসল বিষয়টা এরকম যে মানুষের মধ্যে সবচেয়ে খারাপ ওই ব্যক্তি, যে ব্যক্তি দুরাচরণের কারণে মানুষ তার থেকে সরে যায়, খারাপ ব্যবহারের কারণে তার থেকে সরে যায়। তো আমি তো খারাপ ব্যবহার করতে পারি না। এরকম দেখা যায় যে খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল আসছিল রাসূলের নিকটে, নাসারায় নাজরান, খ্রিস্টান নাজরান এলাকার খ্রিস্টান হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদে নববীতে থাকার জায়গা দিয়েছিলেন। তো সে বিষয়গুলো আমরা পরে আলোচনায় আসবো, কাজে এর উপরে কারো এরকম প্রশ্ন এখন না আসাই ভালো। আমরা যে বিষয়টা আলোচনা করি তাহলে যে অনেক সময় আমরা যে কথাটা বলি দাওয়াতের জন্য, আমরা তাকে সংশোধন করার জন্য সম্পর্ক বজায় রেখে চলি, তো সেই বিষয়টা বন্ধুত্বের পর্যায়ে গেলে পরে, আন্তরিকতার পর্যায়ে গেলে পরে সেটাও ঠিক না, এটা রাসূলের পাশ্রামের তরিকার পরিপন্থী। যেমন দেখা যায় প্রথমে আমরা দেখব মাজা ফিসির আলান্না কুরাইশান আরসালাত উতবাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফাবিদুহু আলা তারকি সাব্বি আলাইহি। যেমন আমরা আল্লাহ রাসূলের জীবনীতে দেখি যে কুরাইশরা উতবাকে আল্লাহ রাসূলের নিকট পাঠিয়েছিল এই প্রস্তাব নিয়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের মূর্তিদেরকে দেবদেবীদেরকে গালমন্দ করা থেকে বিরত থাকে, সে আমাদের কুরাইশের বংশের ভিতরে সে বিভাজন সৃষ্টি করেছে, কাজী তাকে বলো সে যে নেতৃত্ব চায়, তুরিদু সিয়াদা নেতৃত্ব চায়, লঙ্কা তা আমরুদুনাক তাহলে আমরা তাকে নেতৃত্ব দিব, ওয়াই নারাত্তা জওজান আজ তুমি সুন্দর স্ত্রী চাও দব্বাজনাকা তোমাকে তাও দেওয়া হবে, ওয়াই নারাত্তা মালান আজ সম্পদ চাও আতাইনাকা তোমাকে তাও দেওয়া হবে। ফাকরার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পাশে আসলাম তাদের এই প্রস্তাবের বিরুদ্ধে সূরায়ে ফুসসিলাতের শুরু আয়াতগুলো পাঠ করলেন। অর্কেস্ট্রা সহিহাতুল বাইতুল কুরুতিহা এই ঘটনা সনদ বিভিন্ন সনদে বর্ণিত এবং সহিহ রাওয়াত দ্বারা প্রমাণিত। ফাল আরযু লাইসা ফীহি মুকাফিরুন ওয়া মা যালিকা লাম ইয়াফআল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান মিন যালিকা বিইসমি মিন মাসজিদিদ দাওয়াত। এখানে দেখা যায় ওরা বলেছিল যে আমাদের মূর্তিগুলোকে গালমন্দ করা থেকে বিরত থাকা, এটা আসলে বিরত থাকা তো কুফর ছিল না, কিন্তু তারপরও রাসূলের পাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাব মেনে নেন নাই। অথচ এখানে বিরাট একটা সুযোগ ছিল, মাসজিহাদ ছিল, যে আমি যদি তাদের মূর্তিদেরকে গালমন্দ করা থেকে বিরত থাকি তাহলে আমার দাওয়াতের পথ সম্প্রসারণ হবে। অতএব আবু মুনাফাকাত তারকা তাসরিহি কুফরিহিম, তারা তো চাইছিল যে সরাসরি কুফর না বলা, ওদের মূর্তিগুলোকে দেবদেবীদেরকে স্পষ্টভাবে কাফের না বলা, বাতিল না বলা। অতর্কে ইনকাদ ইন্তেকাদ আউযাইল বাতিলা মা আন্না মারাদু আলাইহি আন ইয়াকুনা সাইয়্যিদান, তারা বরং পেশ করেছিল যে আপনি সর্দার হবেন, নেতা হবেন, আপনাকে আপনার সেই নেতৃত্ব আপনার সেই সর্দারি দেওয়া হবে। ইয়ানি রাইসান ওয়াহাবি মাসলাহাতুন আযীমাতুন ইয়াতামান্নাহা কাসীরুন মিন দুআতিল ইসলাম, এটা তো একটা বিরাট পদ এবং বিরাট মাসলাহা সুযোগ ছিল, যা আমরা অনেক বড় বড় দায়ী যারা এটা কামনা করে থাকি, যদি আমরা বড় একটা পদে যেতে পারি তাহলে সেখানে গিয়ে আমরা দিনের কাজ বেশি করতে পারবো। যেমন আমাদের বর্তমান সরকারের সাথে যাদের যোগাযোগ তারা এই কথাই বলে থাকেন, এটা স্পষ্ট কথা যে অবশ্যই এই কিতাব তো আর বর্তমান সময় দেখা না, দেখা যায় যে বর্তমান সময় মিশে যায়, বর্তমান সময় যারা সরকারের সাথে যুক্ত, যারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত, তারা একথাই বলেন যে এখন আমরা সরকারের সাথে যোগ করে কি করে একটা সুযোগ করে নেই, আমরা এর মাধ্যমে দাওয়াতের বিরাট পথ সম্প্রসারণ করবো। বলতাম আমারিকা নামী একবার বিদারিকা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি নেতৃত্ব পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও এটা করেন নাই, দেয়ার না হইয়া প্রদম্মান মা আসিয়াতুন, যেহেতু এখানে মা আসিয়াত বা গুনা আসের ভিতরে আর গুনার অংশ নিয়ে অহিয়া তর্ক এজহারের ওয়ালায় আল বারা, সেই গুণাটা ছিল এই যে আল ওয়ালা আল বারাকে বর্জন করা, অতর্ক যদি মিনা তৌহিদ, তৌহিদের একটা অংশকে ছেড়ে দেওয়া হলো এখানে, এই জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাব মেনে নেন নাই। দুই নম্বর দলিল যে আমরা যে বিষয়টা আলোচনা করছি যে এই যে দাওয়াতের জন্য দাওয়াতের পথ সম্প্রসারণ হবে এই কাজের জন্য আমরা ওদের সাথে মিশে চলি, এটার আর একটা দলিল যেটা ঠিক না তার মুসলিমদের ভিতরে হাদিসটা আছে যে আন্না কুরাইশ নাতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার কুরাইশের লোকেরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো ওয়া তালাবাত মিন হুমাদ্দিসান, আল্লাহর রাসূলের নিকটে তারা বলল যে আমরা আপনার সাথে বসতে চাই, আলোচনা করতে চাই, মোকাবেলা নাই এতটা দোয়াফা, কিন্তু আপনার দরবারে যারা দোয়াফা যারা দুর্বল যারা এই চেরা কাপড় পরা এরকম গরিব যারা ওদের সাথে আমরা বলবো না। আনজালাল্লাহু আয়াতাইনি আল আয়াতুল উলা, আল্লাহ তালা এই প্রসঙ্গে দুইটা আয়াত নাযিল করলেন, এই যে কাফেররা যখন প্রস্তাব করলো যে আপনার সাথে আমরা বসতে চাই, কথা শুনতে চাই, আপনার সাথে আলোচনা করতে চাই, তবে যেহেতু আপনার কাছে যারা বসে গরিব ওদের কাছে আমাদের বসতে লজ্জা হয়, কাজে ওদেরকে বাদ দিয়ে বলবো, এই প্রসঙ্গে দেখা হয় আল্লাহ রাসূল তাদের কথায় সম্মতি দিয়েছিলেন, আয়াত নাযিল হয়ে গেল। ওয়ালা তাসরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরীদুনা ওয়াজহাহু, এটা সূরা আনআমের 52 নম্বর আয়াত। ওয়ালা তাসরুদ, আপনি কি সরিয়ে দিয়েন না, আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম যারা তাদের রবকে ডাকে, রাব্বাহুম তাদের রবকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশিয়্যি সকাল সন্ধ্যায়, অর্থাৎ সাহাবাদের কথা বলা হচ্ছে যে এই গরিব সাহাবারা যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, ইউরীদুনা ওয়াজহাহু তারা তাদের রবের সন্তুষ্টি অর্জন করতে চায়, মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই, আমা আমিন হিসাবিক আলাইহিম মিন শাই, আর তাদের কোনো হিসাব আপনার দায়িত্বে না, আর আপনার দায়িত্বে তাদের হিসাব আপনার দায়িত্বে না, আপনার উপরে তাদের হিসাবও না। ফাতাকুরুদহুম, আপনি তাদেরকে সরিয়ে দিবেন, ফাতাকুন আমিনা যালিমিন, আপনি কিন্তু তাদের জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, এমনটা করেন না। আল্লাহর রাসূলের কত কঠোরভাবে বলা হলো যে ফাতাকুন আমিনা যালিমিন, আপনি জালিমদের মধ্যে হয়ে যাবেন, এটা আপনার জন্য সমীচীন হবে না। সূরা আনআমের 52 নম্বর আয়াত। তো এখানেও বলা হচ্ছে যে মা আন্না ফিহি মাসলাহাতুন, এখানেও তো একটা বিরাট কি ছিল, সুযোগ ছিল যে আমরা একটা মাসলাহাত ছিল বা একটা কি ছিল দিনের দাওয়াতের একটা সুযোগ ছিল, ওয়াহিয়াল ইসতিমা বিহিম ওয়া দাওয়াতিন, তাদের সাথে মিশা, তাদেরকে দাওয়াত দেওয়ার একটা সুযোগ ছিল। এই কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়েছিলেন। ওয়ালাকিন লাম্মা কানা মুকাবিল মাসিয়া, কিন্তু যেহেতু বিষয়টা ছিল সেই আল ওয়ালা ওয়াল বারার পরিপন্থী, সেই কারণে ছিল পাক রাসূলুল্লাহ গ্রহণ করেন নাই। অকরা ইবনে কাইয়িম রাহিমাল্লাহু তাআলা কিসসাতে হাত এবং মাসিয়া মিনাল ফাওয়াইদ ও ফিহা আন রাজুলি যা নাসাবাল মুসলিমিনা আল নিফাক ওয়া ইসতাম মুতাআবিরান গাযাবান লিল্লাহি ওয়া রাসূলি ওয়া দীনি লা আলাইহি হাওয়া ওয়া হাজ্জা ফা ইন্না লাইকা ফি যালিকা। তো বিষয়গুলো এখানে আর একটা বিষয় আছে, আমি আর একটা দলিল দিতেছি। আর দলিল সালিস, তৃতীয় নম্বর আর একটা দলিল যে ওই যে বিষয়টা মাসতে হাত, যে আমরা কি করি হেকমতের জন্য, অনেক সময় বলি হেকমতের কারণে, মাসতে হাতের কারণে আমরা আপোষ করে চলি, সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে যে দিনের দাওয়াতের মাসতে হাতের জন্য, দিনের দাওয়াতের হেকমতের জন্য আমরা আপোষ করে চলি, এতে তাদের সাথে মিশলে দাওয়াতের সুযোগ থাকবে, তার এটা যে ঠিক না। তার তিন নম্বর দলিল, কেসাতে ইবনে উম্মে মাকতুম এন্দা মা জা ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কুফফারী কুরাইশের সঙ্গে আলোচনা করতেছিলেন, ওদের সাথে আগেই কথা ছিল যে এই গরিব সাহাবীরা থাকতে পারবে না, কিন্তু উনি ছিলেন অন্ধ, উনি যখন আল্লাহর রাসূলকে দেখতে পান নাই, উনি আগের মতই আসতেছিলেন। ফাতামা ফি ইসলামহিম, আল্লাহ রাসূল তাদের ইসলামের মূলত আশা করি নিজের কোনো স্বার্থে না বা পার্থিব কোনো স্বার্থে না, শুধুমাত্র ইসলামের স্বার্থেই যে ওদেরকে আলাদা সময় দেওয়া হয়, তারা ইসলামের কথা শুনবে এবং হয়তো ইসলাম গ্রহণ করবে। এই মাসলাহাতের কারণে এই গরিব সাহাবিদেরকে বলেন তোমরা দূরে সরে থাকো, তারা দূরে সরে ছিল। অন্ধ সাহাবি, উনি যেহেতু দেখেন নাই বা বুঝতে পারেন নাই, উনি এসে বলতে লাগলেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিমা আল্লামাক আল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ তাআলা যে জিনিস শিক্ষা দান করেছেন তার থেকে আমাকে কিছু শিক্ষা দেন। অফি দালিকা মাসলাহাতুন দাওয়া ইল্লাহি, অথচ আল্লাহর রাসূল যেখানে বসা ছিলেন ওদেরকে নিয়ে, তাতে কিন্তু আল্লাহর দিনের দাওয়াতের মাসলাহাত ছিল, হিকমত ছিল, কিন্তু আল্লাহ তাআলা সেখানে আয়াত নাযিল করে দিলেন ফানজারাল্লাহু আফালা সূরাতে আবাস, সূরে আবাসা নাযিল করে দিলেন, যে আয়াতটা আমরা পরে দেখবো যে কত কঠোর ভাষায় আবাসা, মূলত আবাসা বলা হয় কাকে, এটা একটা দেখবেন। আবাসা বলতে গেলে এক কথায় বলা হয়, আমরা বলি যে কি হয় মলিন চেহারা, আসলে মলিন চেহারা বলে যেটা হয় আরবিতে আবাসা বলা হয় একসাথে ভুরু সংকুচিত হয়ে যাওয়া, কপালে ভাত পড়ে যাওয়া, তারপরে আপনার চেহারা মলিন হয়ে যাওয়া, এই তিনটা ছাপ দেখা যায় যদি কেউ কোনো বিষয়ে বিরক্তি বোধ করে, এই তিনটা ছাপ দেখা যায় তার চেহারাতে, এই তিনটা বিষয়কে একত্রে বলা হয় আবাস। হ্যাঁ, ভুরু সংকুচিত করা, হ্যাঁ এটা তো বাংলা বলে, কিন্তু এটা পুরো হক আদায় হয় না আরবি সেটা, আর সেই জন্য বললাম যে তিনটা বিষয় থাকে। আল্লাহ তাআলা এখানে বলেন আবাস, এখানে আরো লক্ষণীয় বিষয়, এখানে বলতে পারছেন তুমি চেহারা মলিন করেছে একথা বলেন নাই, আবাস সে সে চেহারা মলিন করেছে, সে বলতে কিন্তু আমরা বলি এখন যে আমাদের সাথে বসা আছেন, আর বলি যে আরেক দিক থেকে বলি যে সে এই কাজটা করলো, কতগুলি সামনে যে আপনি এই কাজটা করলেন বলতে পারতাম আমি, তা না বলে বললাম কি সে এই কাজটা করলো, তাকেই বলা হচ্ছে এখানে, কিন্তু বলা হচ্ছে আরেক দিক থেকে তার দিকে বলে আলাদা এরকম করে আবাসা আবাসা, সে এরকম চেহারা মলিন করলো, ও তাওয়াল্লা সে বিমুখ হলো, তাওয়াল্লা পিঠ ফিরিয়ে দেখল, আমি যা হলো আমা একজন অন্ধ আসলো সে কারণে, আপনাকে কিসে অবগত করালো, আল্লাহ ইয়াজ্জাক্কা হতে পারে সে কি করবে ইয়াজ্জাক্কা আত্মশুদ্ধি করবে, সে নিজের শিরিক থেকে বেদাকে গুনাহের থেকে সে পুনঃপবিত্র হবে, আমার ইয়াজ্জিকা আল্লাহ ইয়াজ্জাক্কা আও ইয়াজ্জাক্কা ফাতানফা আউযিকরা, অথবা সে উপদেশ গ্রহণ করবে এবং সে উপদেশটাকে উপকৃত করবে। ওয়া আম্মা মান যা কে আছে বলে আম্মা মান দাকা আফা যারা নিজেকে এর থেকে কি নিষ্প্রয়োজন মনে করে, ইস্তাগনা যারা নিজেকে এতে গণি মনে করে, আপনার এটাকে কোনো প্রয়োজন মনে করে না, ফান তালাহ তা সত্তা আপনি তাদের পিছনে পড়ে আছেন, ফান তালাহ তা সত্তা আমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা, আপনার দায়িত্বে না যে তারা উপদেশ গ্রহণ করবে এটা আপনার দায়িত্বে না, আপনার কাজ হলো মানুষকে হৃদায়ত পথ দেখানো। এরকম আল্লাহ তাআলা তাকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কত, যদি আমরা চিন্তা করি কত কঠোর ভাবে এটা প্রতিবাদ করেন, আল্লাহ তাআলা এখানে সাবধান করলেন। তো দেখা যায় যে এখানে তো মাসলাহাত ছিল, হিকমত ছিল, যে আল্লাহ রাসূল যে এদের সাথে বসেছিলেন নিজের কোনো পার্থিব কোনো সুবিধা ভোগ করার জন্য না, এরকম নিজের কোনো আত্মীয় সেই জন্য না, বরং তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যই এই বিষয়টা আলাদা করেছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রতিবাদ করলেন, বোঝা গেল যে এই মাসলাহাতের কারণে আমরা যে মাসলাহাত মনে করি সেই মাসলাহাতটা আসলে মাসলাহাত আল্লাহ রাসূলের তরিকার সাথে মিলে না। চতুর্থ দলিল, قال النبي صلى الله عليه وسلم يقول في آخر الزمان مرا ظلما وثورا وزرا فسقا وقضا كذبا فمن أدرك ذلك الزمان فلا يكونن لهم جابيا ولا عريفا ولا شرطيا. رسول پاک صلی اللہ علیہ وسلم کا حدیث جو دا مسلم شریف حدیث الموضع مستقیر جی تبرانی ایک پرتم کنگے دوشو چان نمبر حدیث حدیث چلے لیکن یکونو فی آخر الزمان جے امار امت شہز دیکھے অনেক উমারা আসবে, উমারা যারা কেবল আমির হবে, জলামা যারা অত্যাচারী হবে, এই আমির বলতে কিন্তু ইসলামিক এমাসের আমির যারা, এদের সম্পর্কে এই বিষয়গুলো, উমারা জলামা যারা জালিম হবে, ওজারা ফাসাকা উজির হবে, মন্ত্রী হবে যারা ফাসাকা ফাসে, অকজাব কাজাবা বিচারক হবে মিথ্যাবাদী, আমির হবে জালেম, মন্ত্রী হবে ফাসে, বিচারক হবে মিথ্যাবাদী মিথ্যুক। সামান আদ্রাকা জালিকা জামান, তোমাদের যে কেউ সেই সময়টা পাবে, তোমাদের কেউ যেন খবরদার তাদের সহকারী, তাদের চৌধুরী, তাদের পুলিশ না হোক, তাদের সহযোগী না হোক, অর্থাৎ এই সরকারের যার সরকারের আমির হবে জালেম, মন্ত্রী হবে ফাসেক, বিচারক হবে মিথ্যুক, এদের তোমরা কোন রকম সহযোগিতা করবে না। আওয়াজুল ইসলাম দালালাতি আন্নাহু মানা ইয়ানাতাল জালামা ওয়া মুসালাতিহি, এই হাদিসে স্পষ্ট করে দিল জালিমদেরকে সাহায্য করা, তাদের সহযোগিতা করা, এর থেকে হুজুর পাকের আসলাম সাবধান করে নিষেধ করলেন। এখন এখানে আমরা দেখি যে এটা তো ছিল সেই মুসলিম এমারাত যে আসবে এরকম তাদের সম্পর্কে, আর এখন আমরা তাদেরকে দেখি এরা তো কি না মুসলিম আমিরও না, এরা তো আরো খারাপ। হ্যাঁ, এখন এদের সাথে যদি আপনার কেউ সম্পর্ক রাখে এই জন্য যে এতে কি আর মাসলিহাত আছে, দিনের কল্যাণ আছে, এদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ পাওয়া যাবে, তো তাতে দেখা যায় যে এই হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল যেটা বারণ করেছেন তার থেকে আমরা আরো এক ডিগ্রি উপরে চলে গেলাম, যে কিভাবে এদেরকে হেদায়ত করার একটা সুযোগ পাওয়া যাবে মাসলাহাতের ভিতরে, যেটা আমাদের ভাইরা করে থাকে না। আমাদের দেখে আমরা ওই যে সমস্ত ওলামা ইকরামরা, যে সমস্ত আলিমরা সরকারের সাথে যুক্ত হয়ে আছে, বরং এটার থেকে বিপরীত হাদিস দেখা যায় যে এই সরকারের সাথে যুক্ত হলে পরে কি ক্ষতি হয়। একটা হাদিস আছে, হাদিসটা সম্ভবত আবু দাউদের হাদিস, ইবনে মাজাহতেও আছে, মিশকাতে কিতাবুল ইলমের হাদিসটা আছে, যে অনেকে এরকম মনে করে আমরা তাদের কাছে যাই, তাদের দুনিয়ার কিছু অংশ আমরা নেই, না আতাদিল হুমকি দিন না, আমরা দিনকে তাদের থেকে দূরে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে ওয়ালা ইবনু বালিক, এটা হতে পারে না, কামা লা ইউজতারা মিনাল ফাতাবিল্লা শাও, কাটাদার গাছের থেকে যেমন ফল আনা সম্ভব না, কাটার আঘাত হবে দিত, ঠিক এরকম ভাবে যারা কি জালিম সরকার বা অল ইসলামিক সরকার যেগুলো কোরআনসুন্নাহ বিরোধী সরকার যেগুলো, এদের কাছ থেকেও তুমি তোমার দিনকে আলাদা রেখে ঠিক রেখে তাদের থেকে কিছু দুনিয়াবি সুবিধা নেবে তা হবে না। আর একটা হাদিস আসছে যে আল্লাহ রাসূলের সাথে যে তাওয়াহাদু বিল্লাহ মিন জুব্বুল হুজুন, তোমরা আল্লাহর নিকটে জুব্বুল হুজুন থেকে পানা চাও। তো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন যে জুব্বুল হুজুন কি জিনিস, বললেন যে ওয়াদুন ফি জাহান্নাম, এটা জাহান্নামের একটা স্তর, যে তাওয়াহাদু মিনহু জাহান্নাম কুল্লা ইয়াউমিন আরবা মিয়াতামাররা, যার থেকে অন্যান্য জাহান্নাম প্রতিদিন 400 বার আল্লাহর নিকটে পানা চায়। তো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন যে সেই জাহান্নামে কারা যাবে, আমার ইয়ে তো পুরো ইয়া রাসূলুল্লাহ, সেই জাহান্নামে কারা যাবে? রাসূল সাল্লাল্লাহু বললেন যে আল উমারা আল কুররাউল আল কুররাউল মুরাউন অফি রিওয়াতান আল কুররাউ আল্লাযিনা ইয়াজুরু উমারা, দুইটা শব্দ আছে দুই হাদিসে, আল কুররাউল মুরাউন ওই সমস্ত কারি, আসলে কারি বলতে কারা আলেম, মানে আগের যুগে যারা কারি হতো তারাই আলেম হতো, কারি মানে যারা কোরআন সর্বাধিক পড়তে পারে বেশি, আমাদের যুগের কারি না, আমাদের যুগে তো কারি হলো যারা কোরআন শরীফ পড়তে পারে মুখস্থ করে, এদের এই সুরের কারি না, এটা আগের যুগে কারি বলা হতো যারা কোরআনের সবচেয়ে বেশি জানেন এলেন রাখেন। তো বলা হলো আল কুররাউল মুরাউন ওই সমস্ত আলেমরা যারা মুরাউন লৌকিকতার জন্য কাজ করে, মুরাউন রিয়াকার অর্থাৎ যারা দেখায় লোকদেরকে, দেখবেন যে টেলিভিশনের যখন পথে যখন ক্যামেরাম্যান আসে তখন তাড়াতাড়ি কিছু গুটে গুটে বসে, তারপরে কি করে আপনার পত্রিকায় যখন তারা কি করে ছবিটা একটু ভালো আসবে, পরের দিন আবার তারা হয়ে করে সদাই পত্রিকা নিয়ে হোদাই, তার মানে কি কারণ পরিষ্কার তো বলতে পারে না যে ছবিটা আসবে কিনা, তাদের দেখো আমরা কালকে যে একটা জেহাদ করলাম জেহাদের কোনো খবর তো আসছে কিনা পত্রিকাতে, তা জেহাদ হয়ে গেল কিন্তু। তো এরকম আমরা দেখি যে বিষয়টা আমাদের আমরা সবসময় দেখি এগুলো। তো এটাই আসলো যে কোরআন মোরাউন, আর এক অংশ বলা হলো আল্লাহ ইয়াজুরুন আল উমারা, ওই সমস্ত আলেম ইয়াজুরুন আল উমারা যারা আমিরদের সাথে উমারাদের সাথে যারা কি করে ইয়াজুরুন জিয়ারত করে সাক্ষাৎ করে, তাদের সাক্ষাৎ করার নয় কি তাদের সাথে কথাবার্তা করে সাক্ষাৎ করে, তাদের সাথে সম্পর্ক রাখে, তাদের সহযোগিতা করে এই সব বিষয়ে। তাহলে এখানে কিন্তু আল্লাহ রাসূল সাবধান করলেন, কাজে এই বিষয়টা যেটা এখানে আল্লাহ রাসূল সাবধান করলেন এখানে হাদিস থেকে, যে আমার উম্মতে এক সময় এরকম আসবে যারা কি আখির জামানায় যারা আমির হবে জালেম, মন্ত্রী হবে ফাসেক, বিচারক হবে মৃত্যু। এই সময় যখন তোমাদের সামনে আসবে তোমরা যখন পাবে, খবরদার তোমরা তাদের চৌধুরী হয়েও না, চৌধুরী বলতে তাদের কি হবে, তাদের সহযোগী হয়েও না, তাদের কি পুলিশ হয়েও না, এবং তাদের কোনো রকম সহযোগিতাকারী হয়েও না, কারণ এটা তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এটাও দেখা গেল যে আমরা যে বিষয়টার কারণে এদের সাথে মিশি এবং বলি যে আমরা এদের সাথে মিশতে একসময় তাদেরকে দাওয়া দিতে পারবো, তো এটাও এখান থেকে বাদ হয়ে গেল। এবং আর একটা দলিল ই কওয়ালু লাহুম লাউ আন্না হাদাল কিতা আহাদা সুবিদা আতান ইউরিদিন আল খাইরা ওয়াল বাসতি আতা কাই হিয়াল মাউলিদ ওয়া ফিয়া মিন সুমিন শাবা ফা ইসতাগুন ইয়াজুজ নাকুল ইদার ফাল বাব ওয়াহিদ আমি তো বলা ফালা রাজুলুন বি ইমরাতিন মিন বাবিন দাওয়াতে ফাতা ইয়াকুল লা ইয়াজুজ নাকুল ইদান ফাল বাব ওয়াহিদ। বলা হচ্ছে যে কোন বেদাতি যদি মনে করে যে আমি একটু বেদাত করি, যেমন আমাদের বরিশাল শহরের মাঝখানে একটা মাজার আছে, যারা বরিশাল সময় জানেন মাজার হলো লেচুসার মাজার, লেচুসা মানে এই লোকটা হিন্দু ছিল না মুসলিম ছিল না কি ছিল এ কেউ বলতে পারে না, সেই কথা বলতে বলতে মিলে ইয়া সম্ভবত ওই যে হয়তো ওই সময় আপনার ওই যে বিভাজনের সময় যুদ্ধের সময় হয়তো সে কোথাও আসছিল, তো কাজ করতো সে হোটেলে পানি দিত, মানুষকে পানি কিনে দিত, এই দিয়ে সে কোনো রকম চলতো। তো লোকেরা তাকে আল্লাহ মনে করতো, মারা যাওয়ার পর তো ওরই আরো বড় হয়ে যায়। তো সে অনুযায়ী বরিশাল শহরের মাঝখানে একেবারে খুব মেইন জায়গায় তাকে দাফন করা হয় এবং তারপরে মাজার তৈরি করা হয়, এবং এরপরে টাকা পয়সা এত টাকা পড়ে, এখানে একটা পাঁচতলা বিল্ডিং হয়েছে বড় আকারের বিশাল বিল্ডিং মাদ্রাসা করতে পারে। তো মাদ্রাসা করার পরে তো ওই টাকা মাদ্রাসায় খরচ করে শেষ হয় না, মাদ্রাসায় বেতন নাই ফ্রি, শিক্ষকদের বেতন দেওয়া হয়, সবকিছু খরচ করা হয়, তারপরেও এই টাকা শেষ হয় না। এখন যেটা করে তাহলে প্রতি বৃহস্পতিবার মাগরিব পরে ওইখানে আমভাবে সাধারণ লোকদেরকে খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়, এইভাবে চলতেছে। এখন আমি যখন আমি পরিষদ ছিলাম তখন এটা আমার কাছে মশলা আছে, যদি এই যে আপনার কাজটা করে এটা জায়েজ কিনা, আমি তাহলে একটা কাজ করো একটা মদের দোকান দিয়ে একটা বেশাখানা খুলে তার দ্বারা কিন্তু পয়সা কামাই করে তোমাকে মাতাসা করো, এটা জায়েজ কিনা, এটা তো পরিষ্কার জায়েজ নয়। তো এটা যেমন জায়েজ নয় সেরকম ওরকম বেদাতের মাধ্যমে পয়সা কামাই করে তার দ্বারা মাতাসা চালানো, এটা কোনো জায়েজ নয়। মানে এটা আল্লাহর সাথে আল্লাহ জিনিসটা উপহার করা মজা করে তার ইমান নষ্ট হয়ে যায়। তো সেই বিষয়টা আসলে এখানে যে যদি কোনো বেদাতি বেদাত কাজ করে ইউরিজিনাল খায়ের অমাস্তেহা, সে তার উদ্দেশ্য তার ভালো, যে আমি যদি মিলাদে ভালো করে এটি করি তাহলে দেখা যাবে যে মানুষরা আমার কথা শুনবে, এর মাধ্যমে দাওয়াত দেওয়া যাবে মাস্তেহাত। যেমন কাহিয়াই মাউলিদ, এই যেমন রবিউল আউয়াল মাস গেল, এই বিভিন্ন মাহফিল বিভিন্ন এর মাধ্যমে যেটা বেদাত করে এর মাধ্যমে কি মানুষ কি দিনের কথা শোনানো যায়। এরকম সিয়াম নিসমিন শাবান, এই যে শাবান মাস আসতেছে সামনে, তখন ওই যে লাইলাতুল বরাত শবে বরাত এখানে রোজা রাখা ইবাদত করা, অসুবিধা কি মানুষের ইবাদত করে। এই আমাদের এই ধানমন্ডি কোন জায়গায় যেন এখানে বোধহয় আছে একটা মুক্তি কোন জায়গায়, এই ইমাম সম্প্রদায় যে তাকওয়া মসজিদের ইমাম সম্প্রদায়, এ সবাই পড়াতে আসতে পরে করে কি সবাইকে সালাতুল তাসবিহ পড়ায় জামাতের সাথে পড়ায়। তো আমি একবার লোক পড়াইলাম যে আপনি এই কাজটা করেন এটা কিসের জন্য, এটা কাজ আলোচনা করেছেন কোন জায়গায়, এটা তো মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে তালিম, এটা তালিম আপনি হয়তো জীবনে একবার করলেন বা একবার আপনি অন্য সময় করতে পারেন, প্রতি বছর এই রাত্রে তালিম করে অর্থ রাখেন, তার অর্থ হলো এই যে এটা আপনি এখন করলেন আশপাশে মসজিদে বা আমার মসজিদে বলা দূরে ওখানে তৈরি করে, তো এটা আমাদের এখানে করলে অসুবিধা আর কি। তারপরে আমি সেদিময় বয়ান দিতে হবে বলে যে এটা এক তো সে বেদাহাত করলো এবং এর দ্বারা সে আশপাশে যেতে বড় মসজিদ, এটা একসব এলাকা অত্র মসজিদে একটা বিরাট প্রভাব থাকে। এরকম ইমামরা যদি একটা গুমরাহি করে বেদাহাত করে তাহলে দেখা যাবে সেই বেদাহাতটা পুরো এলাকায় ছড়াই যায়, এবং এবার আপনার এলাকা একটা দেশ এরপরে বাহিরে, এবং এই এলাকার লোক যখন আরেক জায়গায় যাবে তখন আরেক দেশে যাবে, সেখানেও কিন্তু এরকম ছড়াই যায়, বেদাহাত নিয়ে এভাবেই ছড়ায়। তো সেই বেদাহাতি যে কাজ করে উনি বলতে আমি একটা শিক্ষা দেয় সরাদু তাসবি, শিক্ষা দেয় সরাদু তাসবি তো আছে, কাজে সেটা শিক্ষা দিয়ে রাখতে অসুবিধা নেই, এভাবে কিন্তু শিক্ষা দিল সে, কিন্তু অসুবিধাটা কি সেটা বলা হচ্ছে কারণ যে এই যে কাজগুলো করে অর্থাৎ ইয়াকুল লাগে দূর, এটা সম্পূর্ণ জায়েজ নাকুলু ইদান ফাল বাবু ওয়াহেদ। যদি বিষয়টা এরকমই হয় যে বেদাতের মাধ্যমে যদিও হাজারো মাস্টার থাকে হাজারো কল্যাণ থাকে ভিতরে, এর মাধ্যমে লোকদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ পাওয়া যায়, তারপরেও জিনিসটা জায়েজ নেই, তাহলে ঠিক একই কায়দায় যে কুফারদের সাথে মিশে তাদের সাথে অন্তরঙ্গ হয়ে তাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ নেওয়া এটা ওই একই পর্যায়ে না যায়। এরকম কোনো ব্যক্তি একটা মহিলার সাথে একাকিত্ব ভাবে সে মিশলো। সে বললো যে আমি তো তাকে দাওয়াত দেওয়ার জন্য তার সাথে কি করি, সে একটা একনিষ্ঠ সম্পর্ক করতে চাই, তো এটা কি করবে? লেখা আছে এটা যে যদি কোনো ব্যক্তি একটা মহিলার সঙ্গে একাকি ভাবে বসে তার সাথে কথাবার্তা বলে, তো সে মনে করে যে আমি তোমাদের দাওয়াত দিই তাকে, এটা বলতে সবাই বলে যে চাইবে না। একটা মহিলার সাথে বসতে অসুবিধা কি, গুনার মধ্যে অংশীদারি হওয়ার আপ থাকে, তো এরকম যদি সেই বিষয়টা না দায়ের হয় অথবা উদ্দেশ্যটা ভালো, দাওয়াত দেওয়া তাকে, তাওহীদ বোঝানো, ইসলাম বোঝানো, কোরআনের কানুন বোঝানো, এটা যেমন না দায়ের হলো, ঠিক একই কায়দায় সরকারের সাথে এবং যারা আমির কি ওমারা যারা আছে এদের সাথে বিশ্বাস, এই যদি আমি ভালোর জন্য করি একই অবস্থা হবে, সেটাও সেই একই উত্তরীয় চলবে। এরকম ভাবে আরেকটা বিষয় আছে যে কোনো ব্যক্তির জন্য কোনো হাদিস তৈরি করে বলা, অবশ্যই সুফিদের ব্যাপারে এই বিষয়টাকে সুফিরা দায়ের বলে, এখানে আসছে যে এটা তো সবাই নাজায়েজ বলে, কিন্তু সবাই নাজায়েজ বলে না, এখন সুফিরা এটাকেও দায়ের ছিল, অর্থাৎ যেটা হওয়া দরকার ছিল সর্বসম্মতি নাজায়েজ, এটা সুফিরা এটাকে দায়ের বলে। এখানে আসছে যেটা তা হলো এই যে কোনো ব্যক্তিকে দিনের দিকে দাওয়াত দেওয়ার জন্য হাদিস তৈরি করা, আর তারগিব ও তারহিব মানে মানুষকে দিনের দিকে উৎসাহিত করার জন্য অথবা ভয় দেখানোর জন্য কোনো হাদিস তৈরি করা দায়ের ছিল। তো ওলামাদের একমত হাদিস সম্পর্কে যারা গ্রহণযোগ্য আছেন যারা তাদের একমত যে কোনো হাদিস তৈরি করা যায়, অবশ্যই এখানে ভণ্ড সুফি যারা এদের বক্তব্য যে এরকম হাদিস করা যায়, তো এখানে আলোচনা আসলো যে ওদের তো বাদ আমাদের কথা যেটা আসছে তাহলে যে সমস্ত ওলামা একরামদের একমত যে এরকম তাকে উৎসাহ প্রদান করার জন্য, যেমন আমরা শুনি এরকম ভাবে ওই আমি একবার একটা মসজিদে বসাছিলাম, সেরকম কিছু দিনের দাওয়াত নিয়ে কোনো ভাই বয়ান করেছিল, বয়ানের এক পর্যায়ে বললো যে যদি আল্লাহর রাস্তায় বের হয়ে এক টাকা খরচ করা হয় তো 7,49,00,000 কত টাকা পাবো, এটা একটু তার প্যাট খেয়ে গেছে। তো আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব ও তো পুরান চেয়ারম্যান, তো অনেক গাগু মানুষ, মাথা নিচু দিয়ে বলে বলে দেন যে 7,49,00,000 কি 50 নাকি পাওয়া যাবে, তার মানে যে মজাক করলো সে একটা যে বলে দেন, তার মানে কি যে ওই যে বলে আটকে গেল যে এত বলতে পারো তার এটা করতে বাকি নেই আর, এই যে 7,49,00,000 কত বলবে সে বলতে কাজ খেলো, উনি বলেন ঠিক আছে বলে দেন কি হবে এতটা হবে আর কি। এই যে ফজিলত বয়ান করা, এরকম ফজিলত বয়ান করার কোনো অধিকার ইসলাম দেয় না কাউকে, কারণ হাদিস আছে স্পষ্ট মান কাদাব আড়াইয়ে মতো আমি দান, যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃত কোনো মিথ্যা কথা বললো মানে আমি বলি নাই তবুও সে মিথ্যা নিজে তৈরি করে বললো, ফালিয়ে তা বাবু আমার কাদাব মিনান না, সেই জন্য তার ঠিকানা জাহান্নাম নির্ধারণ করে নেয়, অর্থাৎ সে নিশ্চিত জাহান্নামে যাবে, এটা বলা হলো এখানে। তো যেরকম ভাবে হাদিস তৈরি করে বলা কাউকে দিনের দিকে উৎসাহিত করার জন্য অথবা অন্যায় কাজ থেকে সাবধান করার জন্য হাদিস তৈরি করে বলা না যায়, অথচ এটার ভিতরে মাসলাহাত পাওয়া যায়, কল্যাণ আছে ভিতরে, তারপরও না যায়, তো ঠিক এরকম কায়দায় কোনো অমুসলিমের সঙ্গে অন্তরঙ্গতা বন্ধুত্ব স্থাপন করা, এতেজাল না করা, বারাত না করা তার থেকে, তো এটাও এরকমই যে আমি যেরকম ভাবে কি করলাম তৈরি করে হাদিস বয়ান করলে পরে যেরকম না যায় ঠিক এরকম তাদের সম্পর্ক স্থাপন করা এই উদ্দেশ্যে এটাও একই কায়দায় না যায় হবে। এরপরে আর একটা বিষয় যেটা যে এখন যদি সব হক্ষতা বলতে যায় তার ফেতনা শুরু হবে, সমাজে গন্ডগোল দেখা দিবে, আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, মসজিদ বন্ধ হয়ে যাবে, এই বিষয়টা আমরা যে কারণে ইত্তেজাল করি না। ফানারুতু আলাইহিম মা ক্বালা শাইখ সুলাইমান আছে যে ইয়া তাজরুন ওলামা ওয়াল হুকুমাত, ওলামা হুকুমাত যারা অর্থাৎ সরকারি আলেম যারা বা সরকারের সাথে সম্পর্ক আছে যাদের, এরা বলে লাউ আন্নাল ওলামা ক্বালু আল হাক্কা, যদি ওলামা ইকরাম একেবারে সব কথাগুলো সত্য কথা বলে, কোরআনের কথা বলে, লাহাসালাত ফিতনাতুন আযীমা, তাহলে বড় ধরনের ফিতনা শুরু হয়ে যাবে, ওয়াকিতারুন এবং যুদ্ধ শুরু হয়ে যাবে, অমরুন লা তুকমাত উকবাহা, এমন কিছু ঘটনা ঘটবে যার পরিণতি ভালো হবে না, পরিণতি খারাপ হবে, এটা আমরা বলি যে পরিণতি খারাপ হবে ভালো হবে না, তখন তার কিন্তু আমি না দিলে জারি, তারা এই কারণে সব সত্য কথা প্রকাশ করে না, এই যে বিষয়টা বা নারদ্দু আলাইহিম সময় বেশি আচ্ছা, তো আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে এবার থাকুক ইনশাআল্লাহ। এরপরে তো বিষয়টা যেটা আজকে আলোচনা যেটা আসলো মূলত গত সপ্তাহে আলোচনার একটা সম্পূরক আলোচনা, যে আমরা যেসব সন্দেহের উপর ভিত্তি করে এতদান করার থেকে দূরে থাকি অথবা কাফেরকে কাফের বলার থেকে আমরা বিরত থাকি, যেসব মাসলিহাত এবং যেসব মঙ্গল মনে করি আমরা আসলে তার উপরে আলোচনা হচ্ছিল যে সেইগুলো কোন ধরনের মাসলাহাত। এখন আরো সামনে কতগুলো বিষয় আসছে, যেমন একটা বিষয় এখানে আসছে যে অনেকে মনে করে যদি আমরা এই তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি তাতে পরিণতি ভালো হবে না, ক্ষতি হবে, আমরা টিকে থাকতে পারবো না, এরকম আরো বিষয় আসতেছে কতগুলো হাদিস দ্বারা বহির্বেশ করা হয় যে মাংসা যারা কি করে জামাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং মৃত্যুবরণ করে তারা কি করলো জাহিলিয়া জাহিলিতে মরলো, কাজী জামাত থেকে বিচ্ছিন্ন হবে না, সরকারের থেকে বিচ্ছিন্ন হবে না, এরকম কিছু বিষয় আছে। তো সেগুলোর জবাব এখানে আসবে। আমাদের আলোচনার মূল কথা হলো এই যে একজন মুসলিম যখন সে মনে করে যে আমার সৎ কাজ আল্লাহর জন্য, সৎ কাজ ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সলাত আমার ত্যাগ আমার কোরবানি সব আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, তো আমার জীবন মরণ তো আল্লাহর জন্যই, আমি আল্লাহর কাছে চলে যাব, পরিণতি কি হবে কিনা সেটা দেখার বিষয় তো আমার না ছিল। এটা হলো আল্লাহ রাসূলের বিধানটি কার্যকর করার জন্য। তবে ইসলামের কাজ করতে গিয়ে আল্লাহ রাসূলের তরিকা অনুসরণ করা, আল্লাহ রাসূল যে পদ্ধতিতে যে পন্থায় কাজ করেছেন সে পন্থা অবলম্বন করা। এরপরে যে বিষয়টা আলোচনা আসছিল যে আমরা সেই কাজ করতে গিয়ে দাওয়াতের কাজ করতে গিয়ে এমন কোনো বিষয়কে আশ্রয় না নেই যে আমরা অনেক জায়গায় সত্যকে গোপন করা বা কি করা বাতিলের সাথে মিশে চলা, এটা যে আমাদের অন্যায় সেগুলো আমরা প্রমাণ করার চেষ্টা করতেছিলাম বিভিন্ন হাদিস থেকে, বিভিন্ন বিজ্ঞজনদের কথা থেকে। তো এরপরে জি এই বিষয়টা একটা উসুলি হাদিসের একটা বিষয় যে ফজিলতের হাদিস বয়ান করা যায় কিনা, এটা সুফিদের বিষয়, এটা আসলে ওলামা ইকরামদের মত না। এটা হাদিসের ব্যাপারে দুই ধরনের আলেম পাওয়া যায়, একটা হলো আলেম হলো যারা হাদিসের বিশেষজ্ঞ, যারা তাদের মত হলো এরকম যে মওযু হাদিস বা একেবারে দুর্বল হাদিস দলিল পেশ করা যাবে না, আর একটা হলো যে সনদে কিছু দুর্বলতা থাকলেও তার বিষয়গুলো অন্যান্য হাদিস দ্বারা সমর্থিত বা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক না সেগুলো বয়ান করা যায়, আর যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক অথবা কোরআন ইসলামের কোনো উসুলের সাথে সাংঘর্ষিক তো সেই সব হাদিস যদি দুর্বল হয় তা মোটেই গ্রহণযোগ্য না। এরকম ফজিলতের বিষয় হলো একই কথা, কারণ ফজিলতের হোক আর যায় হাদিস তো হাদিসই, আল্লাহর রাসূল যখন স্পষ্ট বললেন যে আমার নামে এমন কথা বলবো যা আমি বলি নাই, আমি যখন বলবো কওলা রাসূলুল্লাহ আল্লাহর রাসূল বলেছেন, এরপরে যে এমন কথা বললাম যেটা আল্লাহর রাসূল বলেন নাই, তাহলে এই রসুলকে এই রসুল আমি নিজে নিজেকে রসুল দাবি করা হয় পরিষ্কার। এখানে এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিস বয়ান করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে উনি সপ্তাহে একটা ওয়াজ করতেন, আমরা যখন সাপ্তাহিক আলোচনা করি উনি সাপ্তাহিক একটা ওয়াজ করতেন, সেইখানে সেটা আওয়ামদের মধ্যে সাধারণ মসজিদ ওইখানে তিনি কখনোই বলতেন না কওলা রাসূলুল্লাহ আল্লাহ রসুল বলেছেন এরকম তা বলতেন না, উনি ওনার ওয়াজ করে দিতেন, হাদিসের বিষয় আসলে উনি বলতেন না ওয়াজ করে দিতেন। একদিন ঘটনা বলে ফেললেন যে কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে তার চোখ লাল হয়ে গেল, তার ঘাম হয়ে গেল এবং তিনি বলতেন আওকামা কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মিসলাহু ফাও, হয়তো আল্লাহ রাসূল এরকম বলেছিলেন না যে একটু বেশি না একটু কম, আমি হুবা বলতে পারি না, হয়তো এরকম বলা শুরু করলেন। তার অর্থ হলো যে আল্লাহ রসুলের হাদিসই বলা করতেছিলেন, হয়তো শব্দের মধ্যে ভুল হতে পারে, এই জন্য তিনি এত সতর্কতা অবলম্বন করলেন ঘাম বের হয়ে গেল যে হয়তো আল্লাহ এমনটা বলেছিলেন অথবা এটি একটু কম অথবা এটি একটু বেশি অথবা অন্য শব্দ বলেছিলেন, এবার বলতে পারলেন বোঝা গেল যে আল্লাহ রসুলের নামে আল্লাহ রসুল্লাহ বলে তারপরে যদি কোনো কথা বলা হয় যেটা আল্লাহ রসুল না আল্লাহ রসুল বলেন নাই, আল্লাহ রসুল পর একটা মিথ্যা অপবাদ দেওয়া হলো এবং নিজেকে রসুলের দাবি করা এটা জঘন্য অপরাধ। কাজে এই জন্য কোনো হাদিস যদি নিশ্চিত জানালে দুর্বল না জানলে সে জেনে নিবে, না জানলে হাদিস পর্যন্ত তারা যায় নি, কাজে নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো হাদিস সম্পর্কে বলা এটা মারাত্মক ধরন নাই। হাদিস আসতে যেটা বললাম আগে মান কাজা বা আলাইয়া মুতা আমিদান, যে আমার উপরে কোনো মিথ্যা কথা বললো মিথ্যা হাদিস বললো ফালিয়ে তাবাউ আমা কাদাহ মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নাম নির্ধারণ করে নেয়। কাজে ফজিলতের হাদিস হোক বা যে কোনো হাদিস হোক এটা আসলে ওলামা ইকরামদের কাছে এটা গ্রহণযোগ্য না, বাকি হইল সুফিদের কথা। তো সুফিরা তো হাদিস বানানোই যায় বলে তো দুর্বল হাদিস কেন আছে, ওদের তো হাদিস বানানোও যায়, ওরা বলে যে মানুষকে তারগিবের জন্য দিনে আকৃষ্ট করার জন্য অথবা ভীতি প্রদর্শন করার জন্য হাদিস তৈরি করা যায়, তো তৈরি করা যদি জায়েজ হয় তার কাছে দুর্বল হাদিস তো বদলকে আমার জায়েজ হবেই, কাজে তাদের নিয়ে আসলে কোনো ইসলামের কোনো আসলে মৌলিক বিষয় নির্ভর করে না। শিয়াদের কাছে হাদিস আছে বহুত, আপনি দেখবেন শিয়াদের এমন হাদিস আছে ওদের কেতাব আছে উসুলে কাফি, আমি একটা হাদিস পড়ছিলাম ওদের কেতাব থেকে, হযরত আলীর সাথে একদিন শয়তানের দেখা, তো হযরত আলী শয়তানকে বলেন যে শয়তান তুই বড় দুর্ভাগ্য দুর্ভাগ্য হতভাগা যে আল্লাহর মাখলুকের মধ্যে সবচেয়ে তুই হতভাগা, শয়তান হিসেবে বলতে ওদের হাদিস শয়তান এসে বললো যে না আলী তোমার ধারণা ভুল, আমি এমন ধারণা পোষণ করতাম যে আমার কত দুর্ভাগ্য যে আমি আল্লাহর মাখলুকের মধ্যে সবচেয়ে হতভাগা, তো আমি এই জন্য আল্লাহর কাছে অভিযোগ করলাম। আল্লাহ তাআলা আমাকে বললেন যে না তুই সবচেয়ে খারাপ না, আমার মাখলুকের মধ্যে সবচেয়ে খারাপ তোর চেয়ে আরো বেশি আছে। তো তখন আমি খুব আশাবাদী হলাম এবং আগ্রহী হলাম যে সেই লোকগুলো কারা, যারা আমার চেয়ে খারাপ, দেখার জন্য খুব আগ্রহী হলাম। আল্লাহ তাআলা বলেন যাও দারোয়ানকে, জাহান্নামের দারোয়ানকে সালাম বলো এবং তাকে গিয়ে বলো যে আমি ওই লোকগুলো দেখতে চাই যারা আমার চেয়ে খারাপ। তখন জাহান্নামের তরফ থেকে আমাদের সামনে দুইটা লোক আনা হলো, সেই দুইটা লোক হলো ফাইজাহু আব্দুল ওমর, সিয়াদের হাদিস যে সেই দুইটা লোক হলো আব্দুল ওমর, একটা হাদিস ওদের কাছে বাঙালি হাদিস। এই জন্যই দেখবেন শিয়ারা ওদের কথা আছে এই যে আছে যে আব্বুল মানাব দাওমি, যদি আমরা মক্কা মদিনায় কোনো সময় বিজয় লাভ করতে পারি তা আব্বুল মানাব দাওমি, আমরা প্রথম যে কাজটা শুরু করবো তা হলো মক্কা মদিনার মদিনা শরীফে আল্লাহ রসুলের রওজার কাছ থেকে দুইটা মূর্তি অপসারণ করবো, সেই মূর্তিটি হলো আবু বকর ওমরের মূর্তি। এটা আমরা দেখি বর্তমান শিয়াদের সে একই একইটা, আপনারা জানেন যে রাফসান যখন হজ করতে গেছিল মদিনায় গেল জিয়ারত করার জন্য, মদিনার যে ইমাম শেখ আব্দুর রহমান হুজাইফি ওনার দায়িত্ব ছিল এনাকে জিয়ারত করতে নিয়ে যাওয়া। উনি যখন আল্লাহ রসুলের রওজার কাছে নিয়ে গেলেন যে এখানে সালাম করলো, সালাম পেশ করলো, বলো সামনে আবু বকর ওমর, তখন সে বলে ফেলছিল না আড়াই ফার আহমদুল্লাহ, যে না এদের তো আমি জিয়ারত করবো না, এদের উপর তো আল্লাহ আহমদ। এবার তারপরেই উনি পরের দিন জুমার বয়ান দিলেন সেই কি ঐতিহাসিক ভাষণ, যে ভাষণের পরে ওনাকে খুঁজে পাওয়া যায় না, বন্দি করা হলো, চাকরি গেল, তারপরে এমন কোন আর দাম দেওয়ার আশঙ্কা ছিল, তার সঙ্গে সরকার পরিস্থিতি খারাপ দেখে তারপর ওনাকে ওই দেশের যে হাইয়াতুল ওলিয়া সর্বোচ্চ লাভ পরিষদ সেখানে আনা হলো এবং শেষ পর্যন্ত ওনার বক্তব্য শোনা হলো। সরকার যাই হোক ওনাকে কোনো রকম কিছুদিন আলাদা রেখে আবার তার তাকে এখন বলতে এখন আবার আসে সেই মাম, সেখানে তিনি বয়ান দিয়েছিলেন শিয়ারা যুগে যুগে ক্ষতি করেছিল আমেরিকাকে, সৌদি আরবের স্থান দেওয়া এগুলো সম্পর্কে এটা ক্যাসেট পাওয়া যায় বাংলাদেশ বোঝায় বাংলা ক্যাসেট পাওয়া যায় এটা আরবি খুব সহ করে। তো যে বিষয়টা ছিল এই যে শিয়াদের নিকটে হাদিস তৈরি করা যায় এরকম আমাদের সুফি যারা এটা মূলত শিয়াদের থেকে আসা, এই জন্য এদের মাঝাবেও এদের মতেও হাদিস তৈরি করা যায়, কাজে তাদের মতেই ওই যে দুর্বল হাদিস দ্বারা ফজিলাতে বয়ান করা যায়, এটা কোনো আসমা ও রেজাল বা যারা হাদিস শাস্ত্রে যারা বড় ইমাম তাদের কোনো মত নাই। তা এবং সময়ের পরিপ্রেক্ষিতে দেখা যায় যেমন পুলিশ রিপোর্টের উপরে ইয়া করে আমরা সেই পদ্ধতিটা আছে ইনভেস্টিগেশন রিপোর্ট সাক্ষী নিয়ে আমরা আল্লাহর আইনে বিচার করবো। এখন এই পদ্ধতিটা যদি ভুল হয় পদ্ধতির সঙ্গে আইনের পদ্ধতিটা কি আইনের অংশ নাকি অংশ নয়, এবং সময়টা এবং যে প্রেক্ষাপট যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা আছি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আল্লাহর আইন প্রয়োগ করা কি সম্ভব কি সম্ভব নয়। প্রথম কথা হলো যেটা প্রশ্ন ছিল যেটা যে বিচার করা বলতাম যে কাফের আল্লাহর আইন যারা বিচার বিচার পুকুরি কাজে লিপ্ত আছে, এখন এর যে সেই বিচার হলো যেতে যে পদগুলো এগুলো কি পুকুরি কাজ করে এই তো প্রশ্ন নাকি। আর এটা হলো দেখেন নামাজ যেরকম ফরজ এর জন্য উজু করাও কি ফরজ, তো ঠিক এরকম ভাবে একটা অন্যায় কাজের সহযোগিতা করা সে অন্যায়ের মধ্যেই পড়ে যায়। যখন আমি দেখলাম যে এই শাসক যারা শাসন করে কোরআন বাদ দিয়ে তারা শাসন করে এটা যেন অবৈধ, এরকম এই অবৈধ কাজে যারা সহযোগিতা করে তার যতগুলো পথ থাকবে এই সবগুলো মূলত অবৈধ পথের মধ্যে চলে যায়। আপনি দেখবেন এই পুলিশরা করে কি, আমার কাছে আমার ওখানে একজন জজ আছে নামাজ পড়ে, এখন সে তবা করে একেবারে চলে, এ তো তবা তো সবাই করে আমাদের দেশে, উনি বলতেছিলেন যে এরকম আমি আমার এক বিচারের সময় একটা মামলা আসলো, সেখানে রিপোর্ট আসলো যে একটা লোকে 32 টুকরো করে সে স্বীকার করতেছে অলরেডি, এমন উনি বলেন যে আমি কথম করে তাকে জিজ্ঞেস তুমি স্বীকার করো তোমার কোনো ভয় নাই, তুমি এখন আদালতে আসো তুমি মিথ্যা বলো না তোমার কোনো ভয় নাই, কেন আমি তাকে হত্যা করেছি এবং তাকে আমি 32 টুকরো করেছি, তো স্বীকার তো করলো। তারপর আমি রায় দেখি নাই একটু সময় নিলাম, কয়েকদিন পরে দেখি যে আমার আদালতের দিকে বিশাল আকারে একটা মেসেজ আসতেছে সামনে ওই অফিসারই যে এই একে 32 টুকরার যে রিপোর্ট তৈরি করতেছে সেই, তো সামনে একটা লোক ধরা নেওয়া আসা, তো উনি বলেন তার পুলিশকে বলে দেখো ওইগুলো আজকে কি জন্য আসে, না ওই অফিসার আসছে আমার কাছে আসতে দাও, আসলো পরে বললো তার ওই যে 32 টুকরে করা হয়েছিল যে লোকটাকে এই লোকটা সেই লোকটা, ওই 32 টুকরে হয়েছিল যে লোকটা সে লোকটা এই লোকটা, তার মানে তাহলে মিথ্যা পিটিয়ে তারপরে কি করতে পারেন তাকে স্বীকার করা হয়েছে, সে জানে যে আমি যখন স্বীকার না করি আদালতে আদালতের এই লোক তার আমাদের থাকবে না পরে আবার আমার পিছনে হবে, তো যার কারণে আমাদের এই যে রহমানিয়া মাদ্রাসায় পুলিশ মারল আওয়ামী লীগের প্রধান, পুলিশকে মারা হইলো, আমার দোকানে ছিলাম, তা আমাদের ছাত্রগুলো সব ধরে নেওয়া হলো। একটা ছাত্র ছিল, ওর মাথায় ছিল বাবরি চুল ছিল, লম্বা চুল ছিল, ওর চুলগুলো সবটা নিয়ে ছিঁড়ে ফেলাইছিল, এরকম নখ তুলো ওর এখান থেকে এখানে নখ উঠিয়ে ফেলাইছে। তো এরপর তো যা পরে তাই টিকে করতে পারত মানুষ, এরপর টিকে থাকা বড় কঠিন। তো এখন এই যে বলবে না এই পুলিশদেরকে আপনি কি বলবেন, এই যে পুলিশরা 32 টুকরো করলো, এই পুলিশকে আমরা কি বলবো, যে পুলিশরা এই কাজগুলো করে মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা বানায়। বিষয়টা হাদিস এরকম, আসলে আল্লাহ রাসূল বলেন তোমাদের তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো, ফাইন না মানা বাসার, আমি একজন মানুষ, আমি একজন মানুষ, তোমাদের অন্তরে খবর আমি জানি না, বাস্তব খবর আমি দেখি নাই। ফায়াকুনু আলহানু, তোমাদের মধ্যে কেউ বাক পটু হয়, আলহানু বিহুজ্জতি, কেউ তার হুজ্জতকে তার কথাকে প্রমাণ করতে গিয়ে যুক্তি বেশি বেশ করতে পারে, বাক পটু হয়, অথচ দেখা যায় যার ন্যায্য অধিকার সে কথা বলতে পারে না, আমি তোমাদের কথা শুনে বিচার করে দিই। সুতরাং যদি কাউকে কারো হক আমি দিয়ে দেই আর তার হক এটা না হয়, আত্মাউলহু নারান মিন কে তাকে তাহাতামিন নার, আমি তাকে জাহান্নামের একটা অংশ দিয়ে দিলাম। এই হাদিসটার কারণে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে দেখা যায় আল্লাহ রাসূল যে বিচার করতেন কোরআন সুন্নাহর মাধ্যমে যতটুকু তাহাকি করা সম্ভব, এতটুকু করার পরে যদি কোনো ভুল হয় সেজন্য কথা বলতেন। কাজে ঠিক এরকম কোরআন এবং সুন্নাহর আইন চালু রেখে এবং তার মাধ্যমে তদন্ত করার যে পদ্ধতি সকল ঠিক রেখে তারপরে যদি করে তাহলে এই হাদিস, আর যদি এরকম কোরআন সুন্নাহর আইন না থাকে সেইখানে তো এক নম্বরই সব বাতিল হয়ে যায়, যেহেতু পথটাই অবৈধ পথ। মূর্তির পাশে বসে নামাজ পড়া কিন্তু না যায় না, কিন্তু মূর্তিকে পূজা করা, মূর্তিকে ভালোবাসা, মূর্তি পূজকে ভালোবাসা, এইটা তো বলা হলো যে আসলে একটা হলো কি করা, আল্লাহ রাসূলের উম্মত বলতে কাদেরকে বুঝায়, উম্মতে মুহাম্মাদের মধ্যে 73 ফেরকা হবে, এরা সবাইকে তাওহীদবাদী মানা মুশরিক কাফির সবাই একত্রিত হবে, উম্মত কত দীর্ঘাটলো উম্মতে দাওয়াত মানে আল্লাহর রাসূল আগমনের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সব উম্মত, মানে দাওয়াত যাদেরকে দেওয়া দায়িত্ব, এর মধ্যে যারা গ্রহণ করবে তারা হলো উম্মত, আসলে উম্মত এজাবাত বলে, আর বিশেষ উম্মত দূরে উম্মতে দাওয়াত উম্মত এজাবাত। এই যে মনে করেন 73 ফেরকা বা যত বলা হয় এই হিসাবে, কিন্তু এতে এই যুগের কাফেররাও আল্লাহর রাসূল উম্মত, উম্মত মানে কোন উম্মত, আল্লাহর রাসূলের দুনিয়াতে আসার পর থেকে যত লোক দুনিয়াতে আসবে সবাই প্রতি আল্লাহর রাসূল প্রেরিত, সেই হিসাবে সবাই তার উম্মত, কিন্তু উম্মতের মধ্যে একটা উম্মতে এজাবাত মানে যারা আল্লাহর রাসূলের দিনকে গ্রহণ করলো আর একটা দিনকে গ্রহণ করে নাই, যারা গ্রহণ করে নাই তাদের তো কি হলো, তারা তো সেই উম্মত বলতে কিনা মুসলিম না। আর এই 72-73 ফেরকা দায়ী আছে, তাদের মধ্যে নাজাতপ্রাপ্ত দল যেহেতু একটা, কাজে অন্যগুলোকেও কি বলা যায় সত্যিকারই তাওহীদবাদী বলা যায় না। হ্যাঁ, এর বাতিলের মধ্যে যেখানে যে প্রশ্ন আসলো যে এরা সবাই কি তাওহীদবাদী না মুশরিক কাফের সবাইয়ের মধ্যে যুক্ত হবে, যদি কোরআন এবং সুন্নাহর আলোকে বিচার করতে হবে, আল্লাহ রাসূল বলেছেন যে একটা দল মানে বাকি সব জাহান্নামে যাবে, কাজে পরিষ্কার হাদিসই আছে, আর সে হাদিস দ্বারাই বোঝা যায় তারা তাওহীদবাদী না এবং তারা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।